إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قال القرآن المجيد: بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب، أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد، قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ، بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. আল্লাহ ফাকরুল আলমিন সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরুল আলমিন কোরআনে করিম নাযিল করেছেন এবং আমাদেরকে তার দ্বারা হিদায়াত দান করেছেন। সালাত ও সালাম আদায়ের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি যাকে আল্লাহ ফাকরুল আলমিন কোরআনে করিম দিয়ে সম্মানিত করেছেন। আজকে তফসীর হবে সূরায়ে কাফের। এই সূরা শুরু হয়েছে কাফ অক্ষরটি দিয়ে, এই জন্য এই সুরার নাম হচ্ছে সুরায় কাফ। এই অক্ষরকে দিয়েই এই সুরার নামকরণ হয়েছে সুরায় কাফ। আল্লাহ পাক এরশাদ করেছেন কাফ ওয়াল কুরআনিল মাজিদ। এই কাফ হচ্ছে বিচ্ছিন্ন অক্ষর, হরফে মুকাত্তা, হুরুফে মুকাত্তা মানে বিচ্ছিন্ন অক্ষরগুলি যেগুলি বিভিন্ন সুরার কোরআন করিমের শুরুতে আল্লাহ পাক উল্লেখ করেছেন, যেগুলির উদ্দেশ্য আল্লাহ পাক ভালো জানেন। সেসবের অর্থ যেহেতু অসম্পূর্ণ অক্ষর, যার একটি অক্ষর যার অর্থ আল্লাহ পাক বর্ণনা করেননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেননি, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেননি। তবে এর আগে অনেকবার যখন এই রকম সুরাগুলি এসছে, যেগুলি সুরার শুরুতে বিচ্ছিন্ন অক্ষরগুলি আছে, তখন আমি বলেছি যে এগুলি দিয়ে সাধারণত অধিকাংশ তাফসীরগণ বলেছেন যে উদ্দেশ্য করা হয়েছে কাফের জাতিকে যারা কোরআনকে অস্বীকার করেছে তাদেরকে চ্যালেঞ্জ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কোরআন করিম যখন নাজিল হল, কাফেররা কাব্য রচনায় বড় পারদর্শী ছিল, বড় বড় কবি তাদের মধ্যে ছিল। তাদেরকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন যে কোরআন করিমকে যদি বিশ্বাস না করো, যে আল্লাহ কিতাব, আল্লাহ প্রদত্ত কিতাব, নাজিল রচনা নয়, মনগ্রচিত নয়, এ কথা যদি বিশ্বাস না করো, তাহলে কোরআন করিম মতো একটি কিতাব বা একটি কিতাবের অংশ, একটি সূরা, কিছু আয়াত নিয়ে আসো। এইরকম ভাবে একাধিক জায়গায় কোরআন করিম আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। সেই চ্যালেঞ্জের উদ্দেশ্য এই অক্ষরগুলিকে দিয়ে, যে এইরকম অক্ষরগুলি দিয়েই তো কোরআন করিমের আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন করিমের যে মানি নাজিল করেছেন, এসব অক্ষর দিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত এইসব অক্ষর তো আমাদের কাছে আছে, এমন না যে কোনো নতুন অক্ষর আছে কোরআন করিমের, যে অক্ষরগুলি তোমাদের কাছে নেই, এমন তো নয়। সুতরাং যদি আল্লাহর কিতাব বলে, আল্লাহর বিধান বলে না মানো, তাহলে তোমরা এরকম কিতাব রচনা করে নিয়ে আসো, তারপরে বলতে পারবো যে এটা হয়তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচিত। তারা এই চ্যালেঞ্জের কাছে সিদ্ধান্ত করেছিল এবং কোরআন করিমের মতো অলঙ্কারপূর্ণ, অর্থপূর্ণ, অলঙ্কারপূর্ণ, অর্থপূর্ণ বানিয়ে নিয়ে আসার তাদের ক্ষমতা হয়নি। আল্লাহ ফাকরুল আলমিন এই অক্ষরগুলি বিভিন্ন রূপে নিয়ে এসছেন। একটি অক্ষর নিয়ে এসছেন যেমন এখানে সূরা কাফ, শুধু কাফ, তারপর অল কোরআন মজিদ, তারপর সূরা কালামে নূর অল কালাম, সূরা সাদে সাদ দিয়ে শুরু হয়েছে, শুধু সাদ। দুইটি অক্ষর বিশিষ্ট আছে যেমন হামিম, তাসিম, দুইটি অক্ষর আছে, এগুলো কাতার বিচ্ছিন্ন, কিন্তু দুইটি অক্ষর দিয়ে শুরু হয়েছে। তিনটি অক্ষর দিয়ে আছে যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা। চারটি অক্ষর দিয়ে আছে আলিফ লাম মিম রা। চারটি অক্ষর দিয়ে আছে, তারপরে পাঁচটি অক্ষর দিয়ে আছে যেমন কাফ হা ইয়া আইন সাদ হা মিম আইন সিন কাফ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অক্ষরগুলি উল্লেখ করেছেন তাফসীর কারগণ। এই অক্ষরগুলি তাফসীর করতে গিয়ে বলেছেন আল্লাহু আলামু বি মুরাদিহি বিযালিকা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব অক্ষরগুলি নিয়ে আসার উদ্দেশ্য ভালো জানেন, মানুষকে জানানো হয়নি এবং সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেননি। হয়তো তারা এতটুকু বুঝতেন যে এগুলি দিয়ে আরবদের তরিকাও ছিল, আরবরা যখন কাব্য রচনা করত তখন কয়েকটি অক্ষর শুরুতে রেখে দিত, আর প্রতিযোগিতা যেহেতু কম্পিটিশন হইত তখন তাতে তারা বুঝতে চাইছেন যে আমি অক্ষরগুলি দিয়ে কাব্য রচনা করছি, তুমি এগুলি দিয়ে রচনা করো, আর আপনার সাথে তোমার কম্পিটিশন হোক, দেখি কে পারে। তো সেই যুগে যে প্রচলন ছিল কাব্য রচনার সেই তরিকাতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাগুলির প্রথমে সবগুলি সুরার না বেশ কিছু সুরার প্রথমে এই বিচ্ছিন্ন অক্ষরগুলি দিয়েছেন, যেগুলি বহুরূপে মোকাত্তা কাতা একটা মানে বিচ্ছিন্ন করা, মোকাত্তা মানে বিচ্ছিন্ন অক্ষর সমূহ। আল্লাহ পাক এখানে কাফ বলার পরে বলছেন আল কোরআনুল মজিদ, সম্মানিত আল কোরআনের শপথ করেছেন আল্লাহ পাক, শপথ করে তারপরে যে বিষয়টি উল্লেখ করেছেন সেটিকে অকাট্যভাবে পেশ করেছেন বা তার কথা উল্লেখ করেছেন। এই সুরায়ে কাফ সম্পর্কে আরো দু একটি কথা তার শিশু শুরু করার আগে ভূমিকাতে বলা যাক, তা হচ্ছে যে সুরায়ে কাফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদে সালাতে তেলাওয়াত করতেন সুরা ফাতিহার পরে। সহিহ মুসলিম একটি হাদিস রয়েছে, মুসলিম আহমদ রয়েছে, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন আবু ওয়াকিব লাইসিকে মা কানা রাসূলুল্লাহ ইয়াকরাউ ফিল ঈদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদের নামাজে কি পড়তেন বলো তো দেখি। কাল বলেন যে কাফ ওয়াক্ত তারাবাত, নবী করিম সাল্লাল্লাহু ঈদের নামাজে সুরায় কাফ পড়তেন, আর ওয়াক্ত তারাবাত ইসাত অনশাকাল কামার সুরায় কামার পড়তেন, প্রথম রাকাতে সুরায় কাফ পড়তেন, দ্বিতীয় রাকাতে সুরায় কামার ইফতারাবাদ ইসাত পড়তেন, আর কখনো কখনো সুরায় আলা পড়তেন এবং সুরায় গাশিয়া পড়তেন যেমন অন্য হাদিসে রয়েছে। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার খুতবায়, এছাড়া জুমার দিনে জুমার প্রতি সপ্তাহে জুমার খুতবাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূরা কাফ তেলাওয়াত করতেন। যেমন একটি হাদিস রয়েছে মুসনাদ আহমদে, উম্মে হিশাম বিনতে হারেসা, হারেসা নামে উম্মে হিশাম বর্ণনা করেছেন যে লাকাদ কানা তানূর ওয়া নাওয়া তানূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াহিদান সানাতাইন আও সানা ওয়া বাদা সানা, এক বছর দুই বছর অথবা দেড় বছর, দেড় অথবা দুই বছর কাছাকাছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম হিজরত করে এসে অভাব ছিল, জায়গার অভাব, পয়সার অভাব, অর্থের অভাব, যার ফলে নবী সাল্লামের চুলা মানে তার পরিবারের চুলা আর আমাদের চুলা একই ছিল, এক চুলাতে রান্না করা হতো, পালা প্রমাণে রান্না করা হতো, কখনো তারা রান্না করত কখনো আমরা রান্না করতাম। বলছেন অমিন হিসাম হিসামের মা অমিন হিসাম কিন্তু হারেসা, বলছেন যে তাই নবী সাল্লামের বাড়ির কত কাছাকাছি, পাশাপাশি বাড়ি, পাশাপাশি বাড়ি ছিল, আর এক চুলাতে এই দুই পাশাপাশি বাড়ি যে লোকের রান্নার কাজ হইত। এটা বলার পরে বলছেন যে যেহেতু নবী সাল্লামের বাড়ির পাশে থাকতাম আর নবী সাল্লামের বাড়ি মসজিদ নবীর সাথেই লাগা ছিল, আর নবী সাল্লামের যে কবর আছে মায়ের সাথে আল্লাহ তাআলার ঘরে কত সাথে লেগে, তাই না? তো এই জন্য আমরা বাড়িতে থেকে রান্না করতাম বা বাড়ির সংসারে কাজ করতাম, তার সাথে সাথে মসজিদে নবীর খুতবাও শুনতে পেতাম, এটাও তো বলার উদ্দেশ্য। এত ক্লোজ ছিলাম নবী সাল্লামের সাথে এবং তার পরিবারের সাথে, তার বাড়ির সাথে, যে অমা আখাল তো কাফ ওয়াল কোরআনুল মাজিদ ইল্লা আলা লিসানি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কা ওয়া কানা ইয়াকরাউহু কুল্লা ইয়াউমি জুমআতিন আলাল মিম্বারি ইযা খাতাবান নাস, এবং সূরা কাফ ওয়াল কোরআনুল মাজিদ, এই সূরা কাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুবারক জবান থেকে আমি মুখস্থ করেছি, শুনে শুনে মুখস্থ করেছি। মহিলা মানুষ দেখছেন কেমন, এ হচ্ছে ইসলামের মহিলারা। আজকে অনেক পুরুষরা কতবার শুনছে মুখস্থ, দশটি বিশটি সুরা মুখস্থ নেই, আর জাতিতে মুসলমান কি নামাজ পড়ল, আর তাই এক মুখস্থ নেই, দূরের মুখস্থ নেই, সুরা পাঁচের সাথে দশটি সুরা মুখস্থ নেই, নামাজ চিংড়ি কি করে, পাঁচক তো নামাজ পড়বি করে, বাপ মরলে নামাজ ধরে, মা মরলে নামাজ ধরে, ছেলে মরে স্ত্রী মরে নামাজ ধরে, রমজান আসে নামাজ ধরে, আবার ছেড়ে যায় দশ দিন পরে। এ হচ্ছে অধিকাংশ মুসলিমদের অবস্থা, আল্লাহর ভয়ে পরে কালের মুক্তির জন্য নামাজ পড়েন। বলছেন এ অমিনে শাম মহিলা মানুষ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জবান থেকে শুনে শুনে সূরা কাফ মুখস্থ করেছে। আমাদের দেশে স্ত্রীকে এতটুকু মুখস্থ করা নাই, আমাদের দেশে অনেকে এক এক সূরা শুরু থেকে এক এক রকম মুখস্থ রাখে, সূরা বাকারা শুরু থেকে একটু মুখস্থ আছে, শেষে একটু মুখস্থ আছে, শুরুতে অথবা শেষে মুখস্থ করবে, এরকম তরিকা আছে আমাদের দেশে, কারি আমাদের জানেন তাই না? না, এই তরিকায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জবান থেকে শুনে শুনে মুখস্থ করেছে আমরা সূরা কাফ পুরো, কখন শুনেছি প্রত্যেক জুমার দিনে রসুল্লাহ তেলাওয়াত করতেন আলাল মিম্বার, মিম্বারের ওপর চেয়েছে এরা খাতাবার না যখন জুমার খুতবা দিতেন মানুষের সামনে। তাহলে জুমার খুতবায় সূরা কাফ পড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, প্রতি সপ্তাহে পড়তেন জরুরি নয় কিন্তু জরুরি নয় তবে সুন্নাত। আর এই সুন্নাতকে একবারে ছেড়ে দিলেন মাস গেল মাসে চারটা জুমা, কয়েক মাস গেল বছর গেল কয়েক বছর চলে যাচ্ছে সূরা কাফ তেলাওয়াত হয় না, তার একটা অংশ তেলাওয়াত হয় না, তাহলে সুন্নাত খেলা হচ্ছে। এইরকম সুন্নাতগুলিকে অনেকে ছেড়ে দিয়েছে, অনেক আইমারা ছেড়ে দিয়েছে, লম্বা লম্বা খুতবা দিচ্ছে, অনেকে রাজনৈতিক খুতবা দিচ্ছে, অনেকে আর বড় বড় কথা বলছে কিন্তু কোরআন কারীমের আয়াতে তেলাওয়াত নেই। এই এক ধরনের খুতবা যেটা সুন্নাতের খেলাফ খুতবা হচ্ছে বা সুন্নাতের খুতবা হচ্ছে না। আর আরেক রকম খুতবা আমাদের দেশের গদগণার খুতবা, পঞ্চাশ ষাট বছর সত্তর বছর আগে কিছু হুজুররা খুতবা লিখে দিতে ছুটি, সাতক্ষীণার খুতবা তো অমুকের খুতবা, অমুকের খুতবা, এগুলো ভারতীয় খুতবা আর যদি খুতবা লিখে দিচ্ছে ওই মন্ত্রের মতো খুতবা পড়েছে, যাতে করে কাফ নেই। নবী করিম সাল্লাল্লাহ সময় উপযোগী খুতবা রাখতেন মানে বক্তব্য রাখতেন, ওই গদবা রাখতে খুতবা করতেন না। আর তাতে বেশ কিছু কোরআনের অংশ হইত, তার মধ্যে সূরা কাফের আয়াত হইত বা সূরা কাফ হইত, এইভাবে খুতবা দেওয়াই হচ্ছে সুন্নাত তরিকা। আল্লাহ পাকের প্রশংসা হবে, নবী সাল্লামের উপর গুরুত্ব পেশ করা হবে, সূরা কাফ পুরোটাই অথবা তার কিছু অংশ হবে, বা সূরা কাফ পড়ার উদ্দেশ্য হচ্ছে তাতে কিন্তু কিয়ামতের কথা, মানুষের হাসর নাশের কথা, আল্লাহ পাক কিয়ামতের দিন হিসাব নেবেন, জমা করবেন, তাদের জবাবদিহি করতে হবে, এসব কথা রয়েছে। এইরকম অন্যান্য সূরায় যেসব কথা পরকালের কথা, কিয়ামতের কথা এবং পরকালের ভয়াবহতার কথা রয়েছে, ওই সব সূরাগুলি কিছু অংশ পাঠ করবে। আর তারপরে লোকজনকে বুঝাবে বিষয়গুলিকে, বর্তমান যে সমস্যা রয়েছে সেই সমস্যার দিকে ইঙ্গিত করবে এবং সেগুলি সমাধান দেবে। এইভাবে জুমার খুতবা, জুমার বক্তব্য আর ঈদের খুতবা হওয়া উচিত, এটা হচ্ছে সুন্নাত তরিকা। সহিহ মুসলিমের হাদিস এবং মুহাম্মদ আহমদের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় সূরা কাফ পাঠ করতেন। ইমাম কাসির রহমাতুল্লাহ তাই বলছেন যে আসল উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সূরাগুলি পড়ে সূরা কামাত করতেন জুমার দিনে, জুমার নামাজ আর সূরা কাফ করতেন, আবার খুতবাতে সূরা কাফ করতেন। উদ্দেশ্য হচ্ছে যে বড় বড় যে যে সভা, বড় বড় অনুষ্ঠান, জুমার বড় অনুষ্ঠান অনেক লোক জমা হয়েছে, পাঁচ দশটি অফিয়া মসজিদ থেকে সমস্ত মুসল্লিরা জমা হয়েছে জমা মসজিদে, তাই না? গোটা গ্রামের লোক বা গোটা শহরের বিরাট একটা অংশের লোক জমা মসজিদে জমা হয়েছে, যেটা অফিয়া নামাজ হয়ে তার দশ ভাগের এক বিশ ভাগের একভাবে জমা হয় না হয়তো। এইরকম বড় বড় যেখানে অনুষ্ঠান মজলিশ হতো সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই সূরাগুলি পড়তেন। এই জন্য যে এতে রয়েছে মানুষ জাতির বা পৃথিবীর সৃষ্টির সূচনার কথা স্মরণ করিয়ে দেওয়া, যে তোমরা কি ছিলে, আল্লাহ পাক কিভাবে সৃষ্টি করলেন আসমান জমি তোমাদেরকে। এতে রয়েছে বল বাসান মুসু, আল্লাহ পাক যে পুনরুত্থান করবেন, কবর থেকে উঠাবে মানুষকে, প্রাণদান করবেন, হিসাব নেবেন এবং আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাবদেহি করতে হবে। জান্নাতের কথা রয়েছে, জাহান্নামের কথা রয়েছে, নেকির কথা রয়েছে, প্রতিদানের কথা রয়েছে, শাস্তির কথা রয়েছে, উৎসাহিত করা হয়েছে, ভীতি প্রদর্শন করা হয়েছে, এসব কথা যেহেতু উল্লেখিত হয়েছে এগুলি দিয়ে মানুষের সংশোধন করার উদ্দেশ্য, মানুষকে দিনের দিকে ফিরিয়ে না আসার উদ্দেশ্য। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বড় বড় অনুষ্ঠানে যেখানে লোকজনের সংখ্যা বেশি হত এই সূরাগুলি পাঠ করতেন। এইরকম সূরায় রাশিয়া তাতে রয়েছে এইসব কথা, আখেরাতের কথা, পরকালের কথা, জাহান্নামের কথা, আল্লাহ পাকের সৃষ্টির কথা, আর সূরায়ে আলাই। সেজন্য এই সূরা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন জুমার নামাজে এবং ঈদের নামাজে। এখন শুরু করা যাক তাফসীর। আল্লাহ পাক ইরশাদ করেছেন বল কোরআনুল মাজিদ, পাক বলার পরে আল্লাহ বলছেন আমি শপথ করি, ওয়া হচ্ছে শপথ, শপথের জন্য পাঠানো, বল কোরআনুল মাজিদ মানে ওয়া উকসিমু বিল কোরআনুল মাজিদ, আমি শপথ করছি সম্মানিত বা মাহাত্মপূর্ণ কোরআনে কারিমে বা কোরআনে। শপথ করার পরে কোন একটি কথা বলা হয় তাই না, ওটাকে জবাবে কসম বলে আরবিতে। যেমন আপনি শপথ করছেন আল্লাহর কসম করছি, কি জন্য কসম করছেন, কোন একটা কিছু বলতে চাইছেন তাই না, যে কথাটা বলতে চাইছেন এটা হচ্ছে জবাবে কসম, সেটাকে অকাট্য করার জন্য আপনি কসম করলেন, আল্লাহর কসম করে বলছি উনি অমুক ব্যক্তিকে আমি ধার দেব না, অন্য ব্যক্তিকে ধারে দেবো না, এটা আপনার জবাবে এটাকে শক্ত করে বলার জন্য পছন্দ করলেন, এমনি বলতে পারবেন না ওকে ধার দেবো না, হালকা খুঁজে পারে কথা আপনার ব্যতিক্রম হইতে পারে, দেবো না আবার দিয়ে দিলেন, করবো না আবার করে ফেললেন, কিন্তু আল্লাহর প্রশ্ন করে বলছি এই কারণে করবো শক্ত, পরে যদি কখনো করেন না আমি পছন্দ করে ফেলছি কসম না হলে তোমার কাফার দিতে হবে না মারা যাবে না, তাহলে গুনার কাজে কসম ভেঙে দিতে হবে আর কাফার দিতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন কিসের জন্য, কিছু তাফসীর কারগর বলছেন যে এখানে একটা বাক্য উজ্জ আছে, তা হচ্ছে লাতুম আসুন্না, অবশ্যই তোমাদেরকে উঠানো হবে, তোমাদের পুনরুত্থান অবশ্যই হবে, মতের পর কবরে যাবে মাটিতে মিশে যাবে সরে যাবে গলে যাবে, লাতুম আসুন্না তাকে অবশ্যই উঠানো হবে, কেন আল্লাহ পাক নায়াত বলেছেন কোন দাল্লা রব্বি লাতুম আসুন্না অবশ্যই তোমাদের প্রধান হবে এবং তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কি তোমরা করে এসেছ দুনিয়ায়, আর এটা হচ্ছে আল্লাহর জন্য কি সহজ। তো এখানে যেন উজ্জ্বল আছে, তারপরে বল আজিব আনজাও কাফেরদের অবস্থা তুলে ধরা হয়েছে, আর ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর বলে ফরমান আল্লাহ তাআলা কারণ বলেছেন যে এখানে জবাবের কথা উজ্জ্বল নেই, তবে আগের যে আলোচনাগুলি আছে সেটা হচ্ছে জবাবের কথা, মানে ওই কথাগুলিকে অকাত্যভাবে বর্ণনা করার জন্য আল্লাহ শপথ করেছেন, কেমন তাহলে এটাকে বুঝতে হবে, অর্থাৎ আমি আল্লাহ আল্লাহ বলছেন আমি সম্মানিত কোরআনে শপথ করছি, সরাসরি তো মনে হচ্ছে না যে আল্লাহ পাকরা বলছেন, কিন্তু আল্লাহ পাক কাফেরদের অবস্থার কথা বলছেন, বল মানে বরং আজেবু আঞ্জা আহম্মদের তারা আশ্চর্য হচ্ছে, তার আশ্চর্য হচ্ছে কাফেররা, কাফেররা আশ্চর্য হচ্ছে বিস্মিত হচ্ছে যে আঞ্জা আহম্মদের তাদের মধ্যে থেকে একজন সতর্ককারী এসেছে, সতর্ককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের মধ্যে থেকে কেন নবী নিয়ে আসলাম, আমি আকাশ থেকে পাঠাইতাম ফেরেশতা পাঠাইতাম কোন বিশেষ ব্যক্তি আজব ভাবে আশ্চর্যজনক ভাবে আসতো, তাদের মধ্যে মানুষ হল ইয়াতিম হয়ে দুর্গত অবস্থায় অভাবের অবস্থায় অসহায় অবস্থায়, আর তাকে নবী বানিয়ে দেওয়া হলো, আমাদের মধ্যে বড় বড় নেতারা আছে পয়সাওয়ালা আছে বড় বড় সরকার আছে ওদের ছেলেদেরকে ওদেরকে বানানো হল না, এটা কেমন কথা আশ্চর্য কথা, এই কথাগুলি বলেছিল তারা, তাই আল্লাহ বলছেন যে তারা আশ্চর্য হচ্ছে যে তাদের মধ্যে কি একজন সতর্ককারী নবী পাঠানো হয়েছে, ফাঁকাল কাফেরও না তখন কাফেররা বলেছিল হাজার সাইন নাজি এটা তো বিস্ময়কর বিষয় এটা তো বড় আশ্চর্যজনক বিষয় এটা কোন কথা হইল, আমাদের মধ্যে থেকে আমার একজন আওয়ামীকে মনে হইল আল্লাহ সন্দীপ পাটির ফেরেশতা আর ফেরেশতা এসে কথা বলতো তাহলে বলতে অলৌকিকত্ব আছে এটা অসাধারণ বিষয় তা নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে আমাদের সন্দেহ থাকতো না, এসব কথা কাফেররা বলেছিল। তাহলে এই বিষয়টির সম্পর্ক কিসের সাথে, নবী সাল্লামের মোহাম্মদ রিসালতের সাথে, যে মোহাম্মদ সাল্লাল্লাহু নবী কি না কাফিরেরা অস্বীকার করেছিল এবং বলেছিল যে এটা আশ্চর্য কথা হইতে পারে না, আমাদের মধ্যে থেকে আমাদের একজন দুর্বল দুর্বলের ছেলে ইয়াকিম যে মানুষ হল ওকে রসুল বানিয়ে দেওয়া হলো এটা হইতে পারে না, তাহলে নবুয়ত কে রিসালত কি মোহাম্মদ সাল্লামের নবী হওয়া রসুল হবে তারা যেন কি বলছেন তারা অস্বীকার করেছে কথা আল্লাহ বলছেন। আর আরেকটি বিষয় আল্লাহ বললে কিন্তু আই জানি না, তারপরে তারা এই কথাও বলেছিল আচ্ছা আমরা যখন মরে যাও দিয়েছি না মাতা এমন তো থেকে মুখ না হয় আরবি গ্রামার যারা বোঝেন সাত বুঝেন আর মাতায় আমার তো সামনে এক ন থেকে মিট না হয় যেমন খেত না আপায় আপ থেকে খেত না, আমরা যখন মরে যাব তখন না তোরা মরে যাওয়ার পরে কি হয় মানুষ মাটি হয়ে যায় মাটিতে মিশে যায় পঁচিশ ত্রিশ বছর মধ্যে সব কিছু মাটিতে মিশে যাবে আর পর্যন্ত সে হয়ে যাবে অকন্যা তোর আবার এবং আমরা মাটি হয়ে যাব তারপরে আবার ফিরানো হবে আমাদেরকে, এই কথা এখানে উজ্জ্বল আছে ফিরানো হবে আবার জালে তারা জন ভাই এই ফিরানো অনেক দূরের কথা, জালে তারা জন এই ফিরানো এটা এমন এক ফিরানো কথা বলা হচ্ছে আমাদেরকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেটা ভাই অনেক দূরের কথা হতে পারে না, যেমন আমাদের শত্রুবাদ আছে দিল্লি অনেক দূরে আছে কেন মানে তুমি তুমি যেটা টার্গেট করেছো বা তুমি যে কথা কল্পনা করছো যে এই হবো সে হবো, এটা হবে না, আসলে অনেক দূর কথা। এজন্য বলে এই দিল্লি অনেক দূরে, বাংলাতে আছে, উর্দুতে আছে, ফার্সিতে আছে, দিল্লি বহু দূর হয়ে, হ্যাঁ দিল্লি দূর দূর আসছে। এটা একটা প্রভাব ভারত উপমহাদেশে, প্রভাব মোগল আমলকে চলে আসছে যখনকার রাজ্যমাসা ভারতে ছিল। আপনি যদি সাধারণ মানুষ হন আর যদি বড় বড় স্বপ্ন দেখেন তখন আপনার কোনো বন্ধু বলবে আর দিল্লি অনেক দূরে। তো ওরাই কথা বলেছেন নালিকারা জন্মে এই ফিরে আসা আমাদেরকে আবার পুনরুত্থান হবে, আমাদের উঠানো হবে, এটা তাই অনেক দূরের কথা। তাহলে দুটো বিষয় হয়, একটা নবীর রসুল হওয়া নবী হওয়ার কথা মোহাম্মদ সাল্লামের, আরেকটি হচ্ছে পুনরায় উঠাবার কথা, কেমন হওয়ার কথা, যে আমরা সরে গলে যাবো, মাটিতে মিশে যাবো, তারপর আবার উঠানো হবে, এইভাবে তারা কি করছে অস্বীকার করেছে। তাহলে এই দুটো বিষয় থেকে আমরা কি জানতে পারলাম, যে কাফেররা অস্বীকার করেছে, আল্লাহ এই দুটো বিষয়কে অকাত্যভাবে বর্ণনা করতে চাইছেন, এই জন্য কসম করেছেন আমি সম্মানিত কোরআনে, মাহাত্মপূর্ণ কোরআনে কসম করে বলছি যে অবশ্যই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমার রাসূল, আর অবশ্যই তোমাদের পুনরুত্থান হবে, উঠানো হবে কিয়ামতের দিনে। তাহলে যে বিষয়টা উল্লেখ করা হচ্ছে সেখান থেকে কসমের জবাব নেওয়া হবে। তারপরে আল্লাহ বলছেন যে কেন তোমাদের উঠানো যাবে না, এটা কি আল্লাহর জন্য কোনো মুশকিল? আল্লাহ রাসূল কাদ আলিমনা মা তান কসুল আর জমিন হুম, আমি আল্লাহ জানি, কাদ আলিমনা মানে আমি আল্লাহ জানি, যদি বহু বচন সম্মানের জন্য আল্লাহ বলেছেন কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ বলছেন এই কথা, তাই না? আর কোরআনে কারীমে এরকম বহু আয়াত রয়েছে, বহু বচন আল্লাহ উল্লেখ করেছেন, এর উদ্দেশ্য একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নেই তাদের শরীরে। নাহনাজ জানলাম কোরআন বা নাহনাজ জানলাম জিকরা, নাহনাজ বহু বচন কিন্তু আল্লাহ একমাত্রই করেছেন কোরআনে কারীমে। তো আল্লাহ কি বলছেন, তাদের আলিম না মাতান কসুল আরব, সম্মানের জন্য বহু বচন ব্যবহার করা হয়, এটা এর আগে অনেকবারই বলেছি, সম্মানের জন্য বহু বচন ব্যবহার, বড়রা বহু বচন ব্যবহার করে থাকে, বড় নেতা বলে আমরা এটাই করতে চাই, অথচ ও নিজেই করতে চাই, তা আমরা এটাই করতে চাই, কোন দলের নেতা দেশের নেতা বলে আমরা এই কথা বলছি, এমন উদ্দেশ্য নেই। তো সম্মানের জন্য বহু বচন ব্যবহার হয়ে থাকে প্রত্যেক ভাষায়। আল্লাহ বলছেন যে কাদ আলিমনা মা তানকুসুল আরদ মিনহুম, আমি আল্লাহ জানি তাদের দেহে থেকে, মিনহুম তাদের দেহ থেকে, এই পৃথিবীর মাটি জমি আর এই পৃথিবী যা কমিয়ে গিয়ে থাকে, মানুষ যখন মরে যায় মরে যাওয়ার পরে ধীরে ধীরে শরীর থেকে কমছে, কমছে না সরছে, প্রথম দিন দুই তিন দিন চার দিনে ওপরে চামড়াগুলি সরল, ফুলে গেল, ফিরে গেল, তারপরে সরতে শুরু হলো, ধীরে ধীরে সরতে সরতে সরতে হয়তো দু চার ছয় মাসের মধ্যে গোস্ত যা ছিল সব সরে শেষ, হ্যাঁ হাড্ডি বাকি, হাড় হাড্ডি গুলো সরতে সরতে সরতে লাগলো দশ বছর বিশ বছর ত্রিশ বছর লাগলো শেষ। কারণ আলিমনা মাতান কসুল আর জমেন, আমরা জানি না যে এখন অমুক ব্যক্তি যে মারা গেছে, আমার বাবা মারা গেছে, তার কতটা সরে শেষ হয়েছে, কতটা সরে সরতে এখন বাকি আছে, সরে সেতে হাড্ডি গুলো কি অবস্থা আছে, হ্যাঁ একবার দুর্বল হয়ে গেছেন এখনো শক্তি হারছে, জানি কি আল্লাহ সব কিছুই জানেন। আল্লাহ বলছেন তাদের আলিম না, আমি আল্লাহ জানি মা তান কসুল আর জমিন, এই পৃথিবীর মাটি তাদের কতটা কমাচ্ছে, কতটা সরিয়ে কমাচ্ছে, এখন তো সরে সরে পচে কোন স্তরে পৌঁছিল আমি সব জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি সেই হাদিসে রয়েছে সেই বুখারীতে, সরিষার দানা পরিমাণ একটি হাড় থেকে যায়, আগে বুঝলেন না এটা সরে না, ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে সৃষ্টি করবে। আল্লাহ পাক বলছেন এই তো আমি জানি, আমি তো খবর রাখি, তো যে আল্লাহ খবর রাখেন কোনখানে হাড় হাড্ডি গোস্ত সরেছে সব খবর রাখেন, সে আল্লাহ সেখান থেকে উঠাতে পারবেন না, আরবে মরলেন, আরবে আরবের মাটি আপনাকে খেলো না, আর্জেন্টিনার মাটি খেলো, ভারতের মাটি খেলো, কোনখানে বললেন পানিতে না স্থলে সব আল্লাহ জানেন, আর যে আল্লাহ জানেন সে আল্লাহ দেখতে পারবেন। আপনার যদি জানা থেকে যে মূল থেকে আমার টাকা পয়সা সম্পদ পোতা আছে তো ওটাও করে পারবেন না, সক্ষম উঠাতে পারবেন, জানা আছে যে আমার এই জিনিস পোতা আছে। আল্লাহ বলছেন আরো অতিরিক্ত শোনো, আইন জানা কিতাবুন হাফিজ, আর আমার নিকটে এমন একটি লিখনী আছে, কিতাব আছে, অর্থাৎ লহে মাহফুজ সুরক্ষিত ফলক আছে, হাফিজ যা সংরক্ষণকারী, যা তাদের তকদিরে সংরক্ষণ করে রেখেছে, লিখা আছে যে আব্দুল খালেক জন্ম হবে কোথায়, লালিত পালিত কোথায়, তার পড়াশোনার জন্য বাল্য জীবন কোথায়, সাবালক হয়ে থাকবে কোথায়, কর্মজীবন কোথায়, বার্ধক্য কোথায়, মরবে কোথায়, আবার মরল সৌদি আরবে বা কোথাও তো দাফন হইল কোথায়, হ্যাঁ লাশ গেল কোথায়, কতদূর সরেছে, কোনখানে সরেছে, কোনখানে মাটিতে মিশেছে, ওয়াইন দানা কিতাব ওই কিতাবে সুরক্ষিত আছে, হেফাজত করা আছে, লিখা আছে। আল্লাহ পাক বললেন না, লিখার প্রয়োজনই ছিল না, তারপর আল্লাহ পাক লিখে রেখেছেন। তারপরে বলবে যে আমাদেরকে কি করে আল্লাহ উঠাবেন, তোমার তো সব কিছু রেকর্ড আছে, আল্লাহ পাকের এলমেও রেকর্ড আছে, আল্লাহ পাকের কিতাব লাগু মাহফুজেও তা রেকর্ড আছে। আল্লাহ পাকের সাব করছেন বালকে যাবো বিহাক, আসরেরা পরকালকে অস্বীকার করেছে, পুনরুত্থানকে অস্বীকার করেছে, এই জন্য যাবো বিহাক, বরং এরা সত্যকে মিথ্যা মনে করেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে যে সত্য, পরকাল সত্য, নাকি সত্য, দিন সত্য, এই হককে সত্যকে কি করেছে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, অস্বীকার করেছে। লম্মা যা যখন তাদের কাছে এই সত্য আগমন করেছে, নবী সাল্লাম এসেছেন, নবী সাল্লাল কোরআন নিয়েছেন, আখেরাতের কথা এসছে, পরকাল স্পষ্টভাবে যখন তাদের সামনে পেশ করা হয়েছে পরকালের কথা, তখন তারা অস্বীকার করেছে। ফাহুমি আমরি মরিজ, এই তাদের অস্বীকারের কারণে, মিথ্যা মনে করার জন্য এই সত্যকে, তারা সংশয়ের মধ্যে লিপ্ত রয়েছে। ফি আমরিন আমর মানে কাজ, আর মরিজ মানে হচ্ছে মুক্তারে মুক্তালে অর্থাৎ সংশয়, তারা সংশয়ের বিষয়ে নিমজ্জিত হয়ে রয়েছে, সংশয় করে আছে, এই কথা বিশ্বাস হয়, বিশ্বাস করা যেতে পারে, এটা হবে, সে সংশয় প্রকাশ করুক আর না করুক, এক শ্রেণীর লোকের আছে এই সংশয়ের কথা প্রকাশ করে তারপর অস্বীকার করে যারা কাফের, আর জন্মসূত্রে কিছু মুসলিম আছে সংশয় পড়ে আছে, কাফের সারা জীবন চলে গেল 50-60 বছরের জীবন, কখনো আল্লাহ বলে চিন্তা হল না, কখনো তার রাসূল বলে কোনো চিন্তা হল না, কখনো আল্লাহ পাকের কিতাব আল কোরআন বলে কোনো চিন্তা হল না, কখনো তার নামাজ বলে চিন্তা হল না, কখনো মত আসলে মতের পরে কি হবে তা বলে চিন্তা হল না, জান্নাত জাহান্নাম বলে কোনো নেই তার মনে কোনো চিন্তা আসলে না, কখন কি আমরি মরিচ। সুতরাং তারা সংশয়ের মধ্যে নিমজ্জিত রয়েছে, তা প্রকাশ করুক আর নাই করুক, সেই জন্য কর্মতৎপরতা নেই, মেহনত নেই, পরিশ্রম নেই, কর্মক্ষেত্র দুনিয়া, এই দুনিয়াতে কাজ করল না আখেরাতে ফল পাবে, এই জন্য না আখেরাতের ফলে বিশ্বাসী নয়, সুতরাং দুনিয়ার কর্ম করল না, পেটে বিশ্বাসী সে জন্য কর্ম করেছে, লেখাপড়া করেছে, চাকরি করেছে, বেতন নিয়েছে, কারণ পেটে বিশ্বাসী খেতে হবে, নিজের ছেলে মেয়েকে খাওয়াইতে হবে, এগুলো তো বিশ্বাসী, এই জন্য এগুলো কথা বলতে হয়নি কোন বক্তাকে, কোন আয়ুককে, কোন আলমকে, এগুলো কথা বলতে হয়নি, তোমার ছেলে মেয়েকে খাওয়াইতে হবে, সুতরাং তুই রুজি রোজগার কর, তখন বলার প্রয়োজন পড়ে না, কিন্তু তাদের বন্ধুর কথা, আল্লাহ পাকের একত্রের কথা, নবী রেসালাতের কথা, কোরআনী কেরিমের বিধানের কথা, কোরআনী জীবন গড়ে তোলার কথা, বড় করার কথা বলেও কাজ হয় না, কারণ সংশয় রয়েছে, তখন কি আমি ভাবিজ সংশয়ের মধ্যে পড়ে রয়েছে, সন্দেহ পড়ে রয়েছে, সুতরাং আলেমের কথা বিশ্বাস হয়নি। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন ফাহুম ফি আমরিন মারিজের পরে আফালা ইয়ানজুরু ইলা আসমানি ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ, এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই আসমান জমিনের সৃষ্টিতে, আসমান জমিনের মধ্যে যা সৃষ্টি করেছেন, বৃষ্টি বর্ষণ করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ভিদ উদ্গত করছেন, খাদ্যের ব্যবস্থা করছেন, এই সময় যে আল্লাহ ফাকরুল আলমিনের ক্ষুদ্র ক্ষমতার বহিঃপ্রকাশ, আর এগুলি সৃষ্টি আসমান জমিনের সৃষ্টি মানুষের সৃষ্টির চাইতেও আমাদের তুলনায় কঠিন, আল্লাহর কাছে সবগুলি সহজ, আল্লাহর কাছে মানব সৃষ্টি করা যেমন সহজ, আসমান জমি সৃষ্টি করা সহজ, পাহাড় পর্বত সৃষ্টি করা সহজ, তাই না, কিন্তু আমাদের কাছে নিজেদের সৃষ্টি রাখা হয়, একটা হচ্ছে আসমান জমিন তৈরি করা, একটা মানুষ তৈরি করা, কোনটা বেশি বড়, আসমান জমিন তৈরি করা বেশি মুশকিল, তাই না। আল্লাহ পাক রব্বুল এই বিষয়টি যে কোরআনে কারীমের আরো অন্যান্য জায়গায় উল্লেখ করেছেন, লাখাল কুসামাওয়াত ওয়াল আরদ আকবার মিন খালকিন নাস, আসমান জমি সৃষ্টি করা মানুষ সৃষ্টি করার চাইতেও কঠিন, তারপর আরেকটা বিষয় প্রথমবার তৈরি করা দ্বিতীয়বার তৈরি করা কোনটা বেশি মুশকিল, প্রথমবার তো মুশকিল, দ্বিতীয়বার দেখে দেখে তৈরি করা সহজ, তাই না, যে কোনো জিনিস জানতে সভ্যতার যুগে প্রথম তৈরি যে করেছে তার ব্রেনের প্রশংসা, দ্বিতীয় দেখে দেখে চায়না হয়ে যাচ্ছে, অন্যান্য দেশও তৈরি হচ্ছে, বাংলাদেশও তৈরি হচ্ছে, ইন্ডিয়াতেও তৈরি হচ্ছে, এমন কোনো ব্যাপার না। প্রথম যারা তৈরি করেছে, আবিষ্কার করেছে, তাদের জ্ঞানের কথা আমরা প্রশংসা করেছি, তাহলে মানুষের প্রেমে যদি প্রশংসা করি যারা প্রথম আবিষ্কার করেছে, তাহলে মানুষের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন যিনি প্রথমবার মানুষকে সৃষ্টি করেছেন, দ্বিতীয়বার মাটিতে বুঝতে পারবেন না। প্রথমবার যে আল্লাহ ঠাকুর রব্বুল আলামিন বীর্য থেকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করতে পেরেছেন, সেই আল্লাহ মাটি থেকে জমিন থেকে উঠে দিতে পারবেন না ওই লোকগুলিকে? অবশ্যই। দ্বিতীয়বার সৃষ্টি করা আল্লাহর জন্য সম্ভব, সকলে জানে যে দ্বিতীয়বার করা খুব সম্ভব, একবার করে না করে। তো আল্লাহ ইরশাদ করছেন যে তোমরা তোমাদের পুনরুত্থান সম্পর্কে সন্দেহ, যে আবার কেমন করে উঠানো হবে, সৃষ্টি আমি করেছি। আল্লাহ বলছেন আফালাম ইয়ানজুরু ইলা আসসামাই, তারা কি দেখেন না আকাশের দিকে, তাকিয়ে ফাওকাহুম যা তাদের ওপর উত্তোলিত রয়েছে, কাইফা বানাইনাহা, আমি তাকে কেমন করে তৈরি করেছি, কত সুন্দর করে তৈরি করেছি, কত সুদৃঢ় করে তৈরি করেছি, ওয়া যাইয়ানাহা, এবং তাকে সুশোভিত করেছি, কত সুসজ্জিত আল্লাহ করেছেন, কি দিয়ে সুসজ্জিত করেছেন, তারকা দিয়ে। আল্লাহ আল্লাহ যাইয়ান্না সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া নায়াত, আল্লাহ বলেছেন সূরা আলিকে, হ্যাঁ নিশ্চয় আমি অলঙ্কৃত করেছি, সুসজ্জিত করেছি আসসামা আদ-দুনিয়া, প্রথম আকাশকে, নিকটের আসমানকে, কি দিয়ে, বিমাসাবিহা, এসব প্রদীপ মালা দিয়ে, অর্থাৎ তারকারাজি দিয়ে। অমাল আল্লাহ বলছেন অমাল আহামিন ফুরুজ, আর এই আকাশের দিকে তাকিয়ে দেখো কোথাও কি ফাটল আছে, কোথাও ছিদ্র আছে, যখন মেরামত করতে হবে ভেঙে পড়তে যাচ্ছে, যান্ত্রিক গোলযোগ দেখা গেছে, যেমন দুনিয়াতে দেখা যায় ফ্লাইট আসার কথা সকালে আসলো না, কি জন্য বলছে যান্ত্রিক গোলযোগ দেখা গিয়েছে, সেজন্য ফ্লাইট আজকে সকালে আসবে না বিকেলে আসবে, অথবা এই সপ্তাহে ক্যান্সেল, তাই না, বাধ্য হয়ে গেল রাস্তায় নামতে, আসছিল সৌদি আরব বাধ্য হয়ে শ্রীলঙ্কায় গিয়ে নেমে গেল, অন্য দেশে কোথাও নামতে বাধ্য হলে উপায় নেই। এখন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি আসমানে জমিনে এরকম কোনো ব্যতিক্রম দেখছো, আমার আমি ভুরু তাতে কোনো রকম ফাটল তো দেখছো না, আল্লাহ আরো তা মাদাদ না, আল্লাহ বলছেন আমি জমিনকে সৃষ্টি করেছি, মাদাদ না আল্লাহর এখানে মধ্যের কথা, মধ্যে আমার মানে সম্প্রসারিত করা, সম্প্রসারিত করা, কোন একটা রাবারকে ধরেন, রাবারকে ধরেন, রাবার যেন ছোট থাকে, তাই টানলে যত টানলে বড় হচ্ছে, এটাকে মত বলা হয় আরবি ভাষায়। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জমিনকে সৃষ্টি করেছেন, সেটা গুটানো ছিল, মোড়ানো ছিল, ভাগ ছিল, তারপর আল্লাহ রাব্বুল কি করেছেন, সেটাকে মাদাদ না হা সম্প্রসারিত করেছেন, বিছিয়ে দিয়েছেন। এই জন্য জমি সম্পর্কে আর একটা শব্দ আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে কারিমে, ফারাক আল আরদা ফারাস না, জমিনকে আমি বিছিয়ে দিয়েছি, তাহলে জমিন কি বিছানো হয়েছে, বল আর বা বাদা জালেকা দাহানা, প্রথম আল্লাহ সৃষ্টি করেছে জমিনকে, তা মোড়ানো গোটানো ছিল, যে কোনো আকারে থাক আল্লাহ রাব্বুল আলামিন এদিকে ইঙ্গিত করেছেন, তারপরে বল আর বা বাদা জালেকা দাহানা, তারপর সেটাকে বিছিয়ে দিয়েছে, জমিনকে পানির ওপর তারপর বিছানো হয়েছে, জমিনকে পানির ওপর তারপরে বিছানো হয়েছে। কোরআন কারিমে এই সায়েন্সগুলি যদি ইঙ্গিত করা হয়েছে, কোরআন কারিম সায়েন্সের কিতাব না, সায়েন্স তো মানুষের ব্রেন থেকে তৈরি হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন যেভাবে সেদিকে ইঙ্গিত করা হয়েছে, সেগুলি কিছু অংশ সায়েন্সে বলছে যে পৃথিবী প্রথমে এরকম ছিল, তারপরে সেটা এরকম হয়েছে, এগুলো কথা বলছে সায়েন্সের কথা শুনলে আমরা আশ্চর্য হয়েছে, হ্যাঁ আমি এরকম ছিল আর এরকম হয়েছে, আর এরকম বলতে যাচ্ছে আর এইভাবে পৃথিবীটা ধ্বংস হবে, আল্লাহ কোরআনে কারিমে এইসব দিকে ইঙ্গিত করেছেন, যখন যখন সেগুলি আবিষ্কার হচ্ছে তখন কোরআনে কারিমের ওই দিকগুলি উন্মোচিত হয়ে যাচ্ছে, স্পষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ পাক ইরশাদ করছেন যে আলকাইনা ফিহা রাওয়াসিয়া, জমিনকে বিছিয়ে দেওয়ার পর বা সম্প্রসারিত করে দেওয়ার পরে কি করলেন, আলকাইনা ফিহা, জমিন কি হতে লাগলো, জমি করে দেহা দিতে রয়েছে, জমিনকে যখন আল্লাহ পাক পৃথিবীকে মাটিকে বিছিয়ে দিলেন পানির উপর, হ্যাঁ তখন মাটি কি হতে লাগলো, কাঁপতে শুরু করলো, নাম চড়া, স্থির নয়, অস্থির, বাস করা যাবে না, বাড়ি ঘর করা যাবে না, এর উপর চলাফেরা করা যাবে না, অসম্ভব। আল্লাহ বলছেন আলকাইনা ফিহা রাওয়াসিয়া, তার উপর আমি নিক্ষেপ করে দিলাম রাওয়াসিয়া, বড় বড় পর্বতমালা, পাহাড় পর্বত, রাফিয়াতানের বহু বচন আওয়াজি বহু পর্বতমালা আল্লাহ পাক রব্বুল আলামিন এর উপর নিক্ষেপ করে দিলেন। তারপরে জমিন স্থির হইল, জমিন যখন স্থির হইল এখন জমিনে আল্লাহ পাক ঘাস পাত উদ্ভিদের মাধ্যমে গাছপালার মাধ্যমে খাদ্যের ব্যবস্থা আল্লাহ পাক করেছে। ওয়ামবাত না ফিহা, এবং তাকে আমি উদ্গত করলাম নিমফুল্লে জৌজিন, নানা রকমের বহু প্রকারের দহিজ সুদৃশ্য ফসলাদি বা উদ্ভিদ সুদৃশ্য, বহিজ মানে হচ্ছে সুদৃশ্য, যা দেখতে সুন্দর লাগে, গাছপালার দৃশ্যগুলি কত সুন্দর লাগে, ফসলের জমির দৃশ্যগুলি কত সুন্দর লাগে, যে দেশ ঘাসের দেশ, লতা পাতার দেশ কত সুন্দর লাগে, সে দৃশ্যগুলি দেখছেন তাই না, সে বাস্তবেও দেখেছেন আর অনেক সময় সেগুলি ছবিতেও দেখছেন তাই না, আজকালকার কম্পিউটারে বা টিভিতে দেখছেন কত সুন্দর লাগে, এটা কোন দেশের ছবি, এটা কোন দেশের কিনা দেখুন তাই না, কত সুন্দর লাগছে আপনাকে। আল্লাহ পাকও কিন্তু বলেছেন বীজ সুদৃশ্য, নানা প্রকারের সুদৃশ্য উদ্ভিদ আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্গত করেছেন এই পৃথিবীর উপর জমিনের উপর, কি জন্য, তাবসিরাতান ওয়া যিকরা, উদ্দেশ্য হচ্ছে তাবসিরাতান, চোখ খুলে মানুষকে দেখিয়ে দেওয়া, হাতে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া, যেটাকে বলা হয় কষ্টে তাবসিরাতান, যাতে মানুষের চোখ খুলে যায়, যদি মানুষ করতে পারে এত সুন্দরভাবে মানুষ তৈরি করতে পারে, তাবসিরাতান যাতে মানুষের চোখ খুলে যায়, আর অধিকরা এতে রয়েছে উপদেশ, উপদেশ হিসাবে উপদেশ নিতে পারে, এগুলি নিতে হয়ে যায়নি, এগুলির পিছনে এক শক্তি আছে, যেই শক্তি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলম শক্তি, যেই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল ক্ষমতা, সুতরাং সেই আল্লাহ পাক রব্বুল আলম যে আদেশ নিষেধ করেছেন তা আমাদের মানতে হবে, তার বাস্তবায়ন করতে হবে, এর নাম হচ্ছে ইবাদত করা। আমার খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য আদেশ নিষেধ পালন করার জন্য আমি সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলছেন এতে চক্ষু খুলবে কিন্তু সকলের খুলবে না, উপদেশ হবে কিন্তু সকলের হবে না, বাস্তবে উপদেশ গ্রহণ করবে কে, বাস্তবে চোখ খুলবে কার, বলছেন লে করলে আমতে মনিব, এমন ওইসব বান্দা যে বান্দা কি মনিব আল্লাহর দিকে ধাবিত, আনা বা ইউনিভার্সিটি ফাইলে ফেরা হচ্ছে মনিব, মানে হচ্ছে আল্লাহর দিকে যেই ব্যক্তি ধাবিত, যেই ব্যক্তি স্রষ্টা সৃষ্টিকর্তার দিকে ধাবিত, যে আমি প্রত্যেকটি পদে পদে প্রত্যেকটি মুহূর্তে সৃষ্টিকর্তার মুখাপেক্ষী, সেই ব্যক্তির জন্য এতে উপদেশ রয়েছে, সেই ব্যক্তির জন্য এতে চোখ খুলবে এই শিক্ষা রয়েছে। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন মানাজ্জালনা মিনাস সামাই মাআ মুবারাকা, আর আমি আল্লাহ নাযিল করেছি বর্ষণ করেছি আকাশ থেকে, মাআ মুবারাকা বরকতময় পানি, বরকতের পানি, এই পানি যদি বৃষ্টি বর্ষণ না হইত তাহলে পৃথিবীতে কোনো বরকত হইত না, না কোনো গাছপালা থাকত, না কোনো ফসল জন্মাত, না খাদ্যদ্রব্যের ব্যবস্থা হইত, না কোনো সৃষ্টি জন্মাত, আল্লাহ মিনাল মাইকুল্লা শাইইন হাই, এই পানি থেকে প্রত্যেক জীবন্ত কে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই জীবনে আত্মনা যদি পানি না থাকতো তাহলে, আল্লাহ পাক বলছেন এই বরকতের পানি আমি বর্ষণ করেছি আকাশ থেকে, আকাশ থেকে আল্লাহ বলেছেন, তাহলে আকাশ থেকে এই বৃষ্টি কি আকাশ থেকে আসে, হ্যাঁ না কয়েক কিলোমিটার দূর থেকে আসে, এই মেঘমালা থেকে আসে, এই জন্য আসমান কোরআনের ভাষায় যা আপনার মাথার উপর আছে তাই হচ্ছে সামা, সামায় আসমান মানে উপরে হবে, এক আসমান যে আসমান সাত আসমান আল্লাহ তৈরি করেছেন সেই আসমান, আর মাথার উপরে যা কিছু আছে মেঘমালা আছে এগুলিকেও আল্লাহ পাক আসমান বলে সামা বলে আখ্যায়িত করেছেন, না আপনার উপর থেকে আসমানের দিক থেকে আকাশের দিক থেকে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করেছেন, বৃষ্টি বর্ষণে যে বরকতের বৃষ্টি আল্লাহ পাক নাযিল করেছেন তাতে হইল কি আপনার সামবাতনা দেহি জান্নাত, তা দিয়ে আমি উদ্গত করেছি বহু বাগান, আল্লাহ অনেক বাগান, আঙ্গুরের বাগান, আম বাগান, কাঁঠাল বাগান, লিচু বাগান, খেজুর বাগান, ওয়াহাব্বাল হাসিদ, আর মারাইযোগ্য শস্য দানা, হাসিদ হাসাদে হাসুদ মানে কেটে মেরে নিয়ে আসেন, ধান কেটে নিয়ে আসছেন, গম কেটে যে নিয়ে আসছেন আর তারপরে মারাই করছেন, একে বললাম হাসাদে হাসুদ, এই জন্য আল্লাহ অসুরের ক্ষেত্রে পুরাণে কেড়ে নিয়ে অসুর যে দিতে অসুর দিয়ে দিত না, কাকে অসুর বলা হয় খাদ্যদ্রব্য জাকাত, জাকাত। আল্লাহ পাক বলেছেন যে কোনো দিন সামারিনি ইজা আসমারা, ফল যখন ফলবে তখন ফল খাও তোমরা, খেজুর খাও, হ্যাঁ ধান চাউল খাও, গম খাও। ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, হাসাদিহি যেদিন কাটবে সেই দিন তার হক দিয়ে দাও, তার হক দিয়ে দাও মানে অসুর দিয়ে দাও। এই জন্য অসুরের সম্পর্ক বছরে চটে নয়, খাদ্যদ্রব্যের ধানের জাকাত, গমের জাকাত, কলের জাকাত, বুটের জাকাত, এইসব জাকাত কখন দিতে হবে? ইয়াওমা হাসাদিহি যেদিন পেটে মেরে নিয়ে আসবে। এই ওই হাসাদি, আর এখানে আল্লাহ বলছেন হাত্তাল খাসি, ভাগ্যন মানে হচ্ছে শস্য দানা, ভাগ্যন মানে দানা আসলে। এই জন্য আজকালকার আধুনিকে যারা ওই এখানকার মাতৃভাষা, আপনি কটা জিনিস নিয়ে জানেন, কটা জিনিস এরা কি বলে, কাম হাব্বা বলে না, কাম হাব্বা, আশরা হাব্বা বা দশ টাকা, হ্যাঁ হাব্বা তিন দুটো দল হাব্বা, তো হাব্বা মানে আসলে দানা। আল্লাহ বলছেন হাব্বাল হাসি, এই শস্য দানা যা মারাইযোগ্য শস্য দানা, মারাইযোগ্য যেগুলো মারতে হয়, মেরে নিয়ে আসতে হয়, কেটে নিয়ে আসতে হয়, এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৃষ্টি বর্ষণের মাধ্যমে এগুলিকে উদ্গত করেছেন, আমাদের খাদ্যের ব্যবস্থা করেছেন। নাহলে কোথায় কোথায় চাল, আর কোথায় ডাল, আর কোথায় আমাদের গম, আর কোথায় গম, কিছু পেতাম আমরা। আল্লাহ বলছেন বিশেষ করে আরবদেরকে আল্লাহ হাত নিয়ামত দিয়েছেন যেটা অন্য দেশে নেই বা কম আছে, সেটা আল্লাহ বলছেন ওয়ান নাকলা বা আছে তাহিন, আর খেজুর বাগান আল্লাহ দিয়েছেন। এমনি জান্নাত আল্লাহ আমরা সমস্ত বাগানের কথা, সমস্ত রকমের বাগানের কথা আল্লাহ বলে দেওয়ার পর বলছেন বিশেষ করে আল্লাহ খেজুর গাছ বা খেজুর বাগান দিয়েছেন। বাঁশে কাঁপ, বাঁশে কাঁপ মানে লম্বা লম্বা উঁচা উঁচা গাছ, কত উঁচা খেজুর গাছ, এত ঝড় বাতাস আছে কিন্তু পড়ে যায় না এই গাছগুলি, উঁচা গাছে ঝড় বেশি লাগে। আল্লাহ যদি এই জড়টাকে শিকড়কে শক্ত না করতে তাহলে খেজুর গাছ যদি শক্ত হয়ে যেত, তাও বড় ভূমিকা আবার বালি জমি ধরে রাখার ক্ষমতা কম, তারপরে রাখেন আছে মাথা মোচা করে কত উঁচা হয়ে আছে গাছ, আর আমাদের ছোট ছোট গাছ আম গাছ ভেঙে পড়ে যায়, কাঁঠাল গাছ ভেঙে পড়ে যায়, লিচু গাছ ভেঙে পড়ে যায়। আল্লাহ বলছেন বাঁশ কাঠ মানে লম্বা লম্বা গাছ, লাহা তাল অন্য দিন, এবং এই খেজুর গাছের তাল অন্য খেজুর গুচ্ছ, তাল অন্য বলা হয় খেজুর গুচ্ছ, যে খেজুর গুচ্ছ গুলো দেখেছেন না, নদীর যেগুলি ইস্তরে ইস্তরে সাজানো, কত সুন্দর করে সাজানো খেজুর ধরে তখন দেখবে বা খেজুর ধরে আছে এখন পাকতে যাচ্ছে, কত সুন্দর সাজানো গাছ মানে ঝুলছে চারিদিকে ঝুলছে, এগুলি কে করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন। কার জন্য করেছি? আমার জন্য, আল্লাহ হাবিব কাল্লি দিয়ে বল, বান্দার রিজিকের জন্য, বান্দা মানে মানুষের রিজিকের জন্য, সৃষ্টির রিজিকের জন্য আমি করেছি। আর এই বৃষ্টি দিয়ে আমি মৃত দেশগুলিকে, মৃত ভূমিগুলিকে জীবিত করেছি। মৃত ভূমি কোনগুলি? অনাবাদ, দীর্ঘদিন বৃষ্টি হয়নি, যত অনাবাদ হয়ে গেছে, আবাদ করার জন্য না, হাল হালের হাল হাল বুঝেন না, হালের ফাল ঢুকানো যায় না, আমাদের তো এঁটেল মাটিতে বর্ষা না হলে হালের ফাল কর্ম ঢুকানো যায় না, আর যেদিন বর্ষা বৃষ্টি হয়ে গেল চাষিদের বাতাল শুরু হয়ে গেল, তাই না, চাষিদের কাল শুরু হয়ে গেল, রাত দিন লেগে আছে মাটিতে। তো আল্লাহ পাক তাই বলছেন যে রুকালি এবার বান্দার রেজিকের জন্য আহিয়াই না দেহি, আর এই বৃষ্টি দ্বারা আমি আসমানের পানি, এই বরকতময় পানি দ্বারা আমি জীবিত করেছি, বলদাতাম মেয়েটা মৃত ভূমিকে, মৃত দেশগুলিকে। আজকে যে মরুভূমি আরবে রয়েছে, এখানে যদি আমাদের দেশ মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায় এমনি বলতে আলহামদুলিল্লাহ অনেক এলাকাতে ফসল হচ্ছে, আর তারপরে যদি ওরকম বৃষ্টি শুরু হয়ে যায় ফসল হবে না, খুব ফসল হবে, খুব ফসল হবে, ফসল যে হচ্ছে না মরুভূমিতে এর পিছনে কারণে বৃষ্টি নেই, সেই জন্য বৃষ্টির অভাব। কাজালিকাল খুরুজ, আল্লাহ বলছেন যেইভাবে আমি মৃত ভূমিগুলিকে বৃষ্টি বর্ষণ করে সেখান থেকে আমি ফসল উদ্গত করছি আর তোমাদের রুজিকের ব্যবস্থা করছি, ওই রকমই কেমন যেদিন আসবে সেদিন মাটি থেকে, মাটি থেকে ওই যে গাছ উদ্গত হচ্ছে, উদ্ভিদ উদ্গত হচ্ছে, ওই রকমই তোমাদেরকে উদ্গত করবো, উঠাবো। কাজালিকাল খুরুজ, এইরকমই তোমাদেরকে বের করা হবে কবর থেকে। আল্লাহ যদি গমের দানা থেকে, ধানের দানা থেকে, মুটির দানা থেকে গজাতে পারেন উদ্ভিদ, ওই গাছ গজাতে পারেন, আর সেখান থেকে ফসল আর আপনার খাদ্যের ব্যবস্থা করতে পারেন, তো আল্লাহ কবর থেকে মানুষকে গভীর দিতে পারেন না? আল্লাহ বলছেন তাই কাজালিকাল খুরুজ, এইভাবে বের হবে তোমরা, কাজালিকাল খুরুজ মানে কাজালিকাল খুরুজ উপনীলাই অনুমতি আমার, এইভাবে তোমাদের কিয়ামতের উদ্দেশ্যে বের করা হবে কবর থেকে। আল্লাহ পাক তারপরে প্রাচীন যুগের বেশ কিছু জাতি, যেই জাতিগুলির জন্য আল্লাহ নবী রাসূলগণকে পাঠিয়েছেন কিন্তু নবী রাসূলগণকে তারা অস্বীকার করেছে, তখন আল্লাহ তাদেরকে যে শাস্তি দিয়ে ধ্বংস করেছেন সেগুলি সংক্ষেপে উল্লেখ করে আরবের কাফেরদেরকে, বিশেষ করে মক্কার কুরাইশ কাফেরদেরকে, মানব জাতিকে যারা কোরআনকে অস্বীকার করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করবে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে না, তাদের কি উপদেশ দিচ্ছেন যে তোমাদের অবস্থা তাদের চাইতে ভিন্ন নয়, তাদের সাথে কি আচরণ করেছি তাদের অবাধ্য হওয়ার জন্য বা অবাধ্য হওয়ার কারণে, সেই আচরণ তোমাদের সাথেও হবে। আল্লাহ বলছেন সাজ্জাবাত তাবলাহুম, তাদের পূর্বে অর্থাৎ এই মক্কার কাফেরদের পূর্বে, কুরাইশ কাফেরদের পূর্বে, আরব কাফেরদের পূর্বে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেসব কাফের আছে, আবু জাহল আবু লাহাব ছিল, তাদের পূর্বে মিথ্যা মনে করেছিল কওম নূহ আলাইহিস সালামের সম্প্রদায়। কতদিন তিনি হেদায়েত করেছিলেন জাতিকে? 950 বছর। তারপরে মিথ্যা মনে করেছিল কওম নূহ ও আসহাবুর রাস এবং রাসওয়ালারা। এই আসহাবুর রাস রাসওয়ালা কারা? তাফসীরকারগণ একদল বলেছেন যে এরা হচ্ছে ওই আসহাবুর দূত, সূরা দূত যাদের ঘটনা বর্ণনা করা হয়েছে, কিছু লোকেরা মুমিন হয়েছিল তাদের জন্য আগুন জ্বালিয়ে, তাদেরকে আগুনে নিক্ষেপ করে জ্বালিয়েছিল, তামাশা দিয়েছিল, তাদেরকে আসহাবুর রাস বলা হয়েছে। এছাড়া অন্য কোনো জাতি হতে পারে, যে প্রাচীন যুগে কোনো জাতি ছিল রাসওয়ালারা এবং তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন। ওয়া সামুদ এবং সামুদ সম্প্রদায়, সালেহ আলাইহিস সালামের জাতি সামুদ সম্প্রদায়, তাদের এলাকা কোথায় বলতে পারেন? এই সৌদি আরবে দুইটি জাতি, সৌদি আরব বর্তমানে সৌদি আরব, তাদের দুটি জাতিকে প্রাচীন যুগে ধ্বংস করা হয়েছে। একটি জাতি হচ্ছে সামুদ সম্প্রদায়, যাদের এলাকা তাবুকের মধ্যে আল ওলা শহরের কাছাকাছি, তাবুক যে এলাকা সৌদি আরবের উত্তর পশ্চিম দিকে, সেই এলাকার মধ্যে তাবুক জমের আল ওলা নামক শহরের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে যান তখন ওই রাস্তা দিয়ে গিয়েছিলেন এবং সাহাবায়ে কেরামদের বলছিল দ্রুত এখান থেকে পালাও, এখানে তোমার অবস্থান করিও না, এখানে কোনো আদাশ আনিও না, তিন সাহাবের আদাশ আনে, এখানে ফেলে দাও, এখানে আল্লাহর আজাবের অংশ এখানে আছে, সুতরাং এখানে খাওয়া দাওয়া চলবে না, এখানে অবস্থান করা চলবে না, দ্রুত কান্নার ভাব নিয়ে আল্লাহ পাকের কাছে নাজাতের দোয়া করতে করতে এখান থেকে পলায়ন করো। সামুদ সম্প্রদায়কে আল্লাহ পাক এখানে ধ্বংস করেছিলেন, তাদেরকে ধ্বংস করেছি তোমাদের পূর্বে, তাদের রাস্তা দিয়ে তোমরা সামদেশে ব্যবসা বাণিজ্যের জন্য তোমরা যাও। ও আদ সম্প্রদায়কে আল্লাহ বলছেন যে তাদের পূর্বে তারাও মিথ্যা মনে করেছিল, তাদেরকে ধ্বংস করেছি। আদ সম্প্রদায়ের দেশ কোথায় ছিল বলতে পারেন? এই সৌদি আরবের, সৌদির এখান থেকে চলবে আলমসা রাস্তা দিয়ে আরেকটু এগিয়ে গেলে যে সালওয়ান কাতারের বর্ডার, তার থেকে এগিয়ে চলে গেলে মাথা নামক একটা জায়গা আছে যেটা হচ্ছে দুবাই ইমারতের বর্ডার, আর ওই ওই সব এলাকা থেকে শুরু করে ওমানের বর্ডার, ইয়ামানের বর্ডার পর্যন্ত বিস্তৃত এলাকা, যে এলাকাতে কোন জনবস্তি নেই। সৌদি আরবের এক চতুর্থ অংশ শূন্য রয়েছে, কোন জনবস্তি নেই, আর মরুভূমি বালি আর বালি। একে আদি হচ্ছে আরবুল খালি বলা হয়, এমটি কোয়ার্টার, আর ইংরেজিতে এটা দিকে বলা হয় এমটি কোয়ার্টার, মানে আরব মানে এক চতুর্থ অংশ, আল খালি মানে শূন্য। সৌদি আরবে এক চতুর্থ অংশ একেবারে শূন্য হয়ে রয়েছে। এই এলাকাতে আরব সম্প্রদায় বড় শক্তিশালী জাতি ছিল, যাদেরকে আল্লাহ প্রাচীন যুগে তাদের অবাধ্য হওয়ার জন্য, জুল অত্যাচারের জন্য, নবীকে না মানার জন্য, আল্লাহ পাকের ইবাদত না করে শিরক পুরি করার জন্য ধ্বংস করে আল্লাহ পাকের বলায়। এই দুটি জাতি বিশেষ করে এদের ঘটনা জানতো আরবরা, যাদের কাছে কোরআন করিম নাজিল হল, নবী সাল্লাম কোরআন নিয়ে আসলেন, তারা এই ঘটনাগুলি জানতো, তাদেরকে উপদেশ দেওয়া উচিত। দেখো আর সম্প্রদায় মিথ্যা মনে করেছিল, ও ফেরাউন ফেরানোর ঘটনাও জানতো তারা, কারণ মিশর কাছেই ফেরাউনকে ফেরাউনও মিথ্যা মনে করেছিল, ওয়া ইখওয়ানুল লূত এবং লূতের আত্মীয় আলিয়তের ভাইয়েরা, মানে লূতের বংশের লোকেরা, ইখওয়ানুল ইখওয়ান মানে ভাই, মানে লূতের ভাই মানে এই দিক দিয়ে ভাই না, দিনই ভাই না, কিন্তু তাদের জাতি হিসাবে তাদেরকে ভাই বলা হয়েছে এখানে। লূত আলাইহিস সালামের ভাইরা আর লূত আলাইহিস সালামের জাতিরাও মিথ্যা মনে করেছিল এবং লূত আলাইহিস সালামকে মানেনি, তারা পাপে লিপ্ত ছিল, কুকুরের সাথে সাথে সমকামী তার নোংরা কাজে অশ্লীল কাজে তারা লিপ্ত হয়েছিল। আসহাবুল আইকা এবং আইকাবাসী, আইকা আইকার শাব্দিক অর্থ হচ্ছে জঙ্গল, আইকার শাব্দিক অর্থ হচ্ছে জঙ্গল বা ঘন গাছপালা বিশিষ্ট এলাকা। এই জাতি বসবাস করতে এমন এক এলাকায় যেখানে জঙ্গল ছিল ঘন আর গাছপালা ছিল সেই এলাকায়। এই জাতিটি কোন জাতি এই নিয়ে বিভিন্ন মত তাফসীর কারণ পেশ করেন, তার মধ্যে প্রসিদ্ধ মত হচ্ছে এই জাতিটি হচ্ছে সোয়াইব আলাইহিস সালামের জাতি, সোয়াইব আলাইহিস সালামের জাতি যে নবী সাহেব আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন এরাও মিথ্যা মনে করেছিল। তুব্বা তুব্বা সম্প্রদায় মিথ্যা মনে করেছিল। এই তুব্বা সম্প্রদায় কোথায় ছিল এদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে দুখানে উল্লেখ করেছেন। এদের এলাকা ছিল ইয়ামান দেশে। ইয়ামান দেশের হিমিয়ার গোত্র খুব প্রসিদ্ধ গোত্র। এই গোত্র বড় শক্তিশালী গোত্র ছিল, বড় শক্তিশালী। তারা নেতৃত্বের দিক থেকে ছিল, ক্ষমতার দিক থেকে, বলের দিক থেকে, জলের দিক থেকে, ধন সম্পদের দিক থেকে ছিল। তারাও মিথ্যা মনে করেছিল আল্লাহর দিনকে, আল্লাহর নবীকে, সেই যুগে নবী আল্লাহকে পাঠিয়েছিলেন। আল্লাহ বলছেন কুল্লুম কাযযাবা রুসুলা, এই যাদের কথা উল্লেখ করলাম, কয়েকটি জাতির কথা আল্লাহ উল্লেখ করেছেন, নিজের জাতি, আসহাবুর রাস রাস সের সাথীরা, তারপরে সামুদ সম্প্রদায়, আদ সম্প্রদায়, ফেরাউন লুতের সম্প্রদায়, আইকা সম্প্রদায়, তুব্বা সম্প্রদায়, আটটি জাতির কথা আল্লাহ উল্লেখ করা বলছেন কুল্লুম কাযযাবা রুসুল, এরা সকলেই রসুলগণকে মিথ্যা মনে করেছিল, নিজ নিজ রসুলকে মিথ্যা মনে করেছিল। আর এক রসুলকে কেউ যদি মিথ্যা মনে করে, বিশ্বাস না করে, তাহলে যেন সমস্ত রসুলকে অস্বীকার করল। এই জন্য আল্লাহ বহু বচন বলেছেন কুল্লুল কাযযাবা রসুল, এর মানে এই না যে তাদের যুগে একাধিক রসুল পাঠিয়েছেন, যদিও কোন কোন জাতির জন্য দুই রসুল পাঠিয়েছেন, যেমন ফেরাউনের কাছে আল্লাহ পাক দুই রসুল পাঠিয়েছেন, মূসা আলাইহিস সালামের সাথে হারুন আলাইহিস সালামকে পাঠিয়েছেন, কিন্তু আত্মসম্প্রদায়ের জন্য আল্লাহ রব্বুল আলামিন সালামকে পাঠিয়েছেন। এক নবীকে অস্বীকার করলে তার মানে সমস্ত নবী রসুলগণকে অস্বীকার করলাম, কারণ তাদের উৎস হচ্ছে এক আল্লাহর বিধান। তাদের তারা যে মিশন নিয়েছেন সেটা আল্লাহর ইবাদতবন্দিগির মিশন, আল্লাহর ইবাদতবন্দিগির প্রচার করতে হবে, আল্লাহর ইবাদতবন্দিগির স্বীকার করতে হবে, আল্লাহর সাথে মানুষকে সম্পর্কিত করতে হবে। তারা এই বিধান নিয়ে, তাদের মৌলিক আকীদা একরকম ছিল, একই ছিল। তারা জান্নাতের কথা সকলে বলেছেন, জাহান্নামের কথা বলে সকলকে সে সতর্কিত করেছেন, তারা পরকালের কথা সকলে বলেছেন। এইভাবে যেহেতু তাদের দিনের উৎস ছিল এক আল্লাহ পাকের বিধান এবং আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়ার উদ্দেশ্য ছিল, সেজন্য এক রসুলকে অস্বীকার করলে সমস্ত রসুলকে অস্বীকার করলো। এই জন্য আমরা মুমিনদের সম্পর্কে আল্লাহ কোরআনে কিনে বলেছেন যে মুমিনরা কি করে, লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রুসুলিহি, রসুলগণের মাঝে আমরা কোন পার্থক্য করি না, সমস্ত নবীর প্রতি বিশ্বাস করি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণকে বিশ্বাস করি যে তারা আল্লাহ পাকের নবী। আর শেষ রাসূল সম্পর্কে তার নিয়ে আসা প্রত্যেকটি বিধান বিশ্বাস করতে হবে, মানতে হবে, পালন করতে হবে, আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, ইবাদত বন্দেগির ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে। শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শ মানুষ হিসাবে আমাদেরকে মেনে নিতে হবে এবং তার বাস্তবায়ন করতে হবে। এই হচ্ছে রসুলগণের প্রতি বিশ্বাস। তারা রসুলগণকে অস্বীকার করেছিল, মিথ্যা মনে করেছিল, হাক্কা ওয়াইন, সুতরাং আমার শাস্তির বাস্তবায়ন হয়েছিল তাদের উপর, হাক্কা মানে বাস্তবায়ন হয়েছিল, ওয়াইন মানে শাস্তি আজাদ, আমার যে প্রতিশ্রুতি, শাস্তির প্রতিশ্রুতি তা বাস্তবায়ন হয়েছিল। আল্লাহ পাক রব্বুল এই অংশটুকুতে কোনটুকুতে কুল্লুল কাযযাবা রুসুলা ফাহাক্কা ওয়াইদ, এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সান্ত্বনা দিয়েছেন আর কাফের জাতিকে শাসানি দিয়েছেন। এই দুটি কথা কি কেউ বুঝতে পারবেন? যে বুঝাতে পারবে না সে তফসির বুঝে গেছে, আর যদি না পারেন তা আমি বলি। আল্লাহ কি বলেন, কুল্লুল কাযযাবা রুসুলা, এই যতগুলি জাতির কথা বললেন, এই জাতিরা রসুলকে কি করেছিল, অস্বীকার করেছিল, মিথ্যা মনে করেছিল, ফাহাক্কা ওয়াইদ, তখন আমার কি হয়েছিল, শাস্তির বাস্তবায়ন হয়েছিল। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে, এক নম্বর কথা শিক্ষা, আর কাফেরদেরকে শাসন করা হয়েছে, ধমক দেওয়া হয়েছে, সাবধান, এই দুটো কথা শিখানো হয়েছে। কিভাবে কুল্লুল কাযযাবা রুসুল, এতে নবীকে সান্ত্বনা দেওয়া হয়েছে, দেখো নবী, আবু জাহল, আবু লাহাব, কুরাইশ তোমার বংশের লোকেরা, এই তাইফের লোকেরা, মক্কার লোকেরা, 13 বছর তুমি থাকলে তারা যে তোমাকে অস্বীকার করলো, মিথ্যা মনে করলো, এটা নতুন কথা নয়। এর আগে মুসার ইসলামের সাথে আচরণ হয়েছে, মুতালের সাথে এই আচরণ হয়েছে, হারুনের সাথে এই আচরণ হয়েছে, হুদের সাথে এই আচরণ হয়েছে, লুতের সাথে এই আচরণ হয়েছে, সোহেব আলাইহিস সালামের সাথে এই আচরণ হয়েছে, নতুন কথা নয়। সুতরাং তারা ধৈর্য ধরেছেন, শাস্তির কামান সাদনা অনুসারিনা বসল, আল্লাহ তোমায় এত বলেছেন, তুমি ধৈর্য ধরো হে নবী, যেমন তোমার পূর্বে দেহ প্রতিজ্ঞ নবী রসুলগণ ধৈর্য ধারণ করেছে। এই সন্তানা করলাম চন্দ্রবার চলে, এটাকে নতুন কথা আমরা বলি না। আমার ছেলে যদি কোনো ক্ষেত্রে স্কুল থেকে পেরেশান নিয়ে চলে আসছি, আমার মনটা খুব খারাপ, যেমন স্কুলে, তখন বুঝে আসছেন বাবা এটা নতুন কথা, আর স্কুলে গেলে ছেলেদের সাথে ঝগড়া মারামারি হবে, বুঝে দুঃখ কি রকম কথা হইল, আমরাও ছাত্র জীবনে পড়েছি, আমরাও মার খেয়েছি, তাই না? শিক্ষকের মার খেয়ে কাজ ছেলে আমি স্কুলে যেতে চান না, বাবা তোমার কি মার খেয়েছে, এটা নতুন কথা হইলো, আমরা তো কত মার খেয়েছি, বড় মতো কি খেয়েছে, আর আগে ছিল এরকম জাহেল শিক্ষকরা কিছু মারাটা তো বড় কাজ মনে করত, মারা কাজ শুনলাম গত কালকে বাংলাদেশে একটি ক্লাস জেনারেল মেয়েকে মারতে মারতে হাসপাতালে পৌঁছে দিচ্ছে, শুধু সামান্য ভুলছে একটু শিক্ষকের শিক্ষক ছিল না সে অবস্থায় ওর কাছে চেয়ার একটা পা রেখেছে মেয়েটা, হাজি বাবা শিখাইতে হবে না, তোমার মেয়ে হয়ে শিখাতে না তুমি আদব দেয় একদিন শিখাও দুই দিন শিখাও তিন দিন, তারপর একটু মারো, আর একটু মারো আদব দেওয়ার জন্য না শক্তি দেওয়ার জন্য, বিপুলি শক্তি হয় টিচার, ছাত্রকে মারতে হবে ছেলেদেরকে মারতে হবে আদব দেওয়ার জন্য, আজাদ দেওয়ার জন্য না, কথাটা এর আগে একবার বলেছি মনে রাখবেন, আপনি ছেলেকে যেমন মারেন ঠিক তেমন আপনি ছাত্রকে মারবেন কি জন্য, আদব কায়দা দেওয়ার জন্য, আজাদ দেওয়ার জন্য, শক্তি দেওয়ার জন্য, উদ্দেশ্যটা সব থাকবে যে একটু ধমক দিলেই হয়, একটু মোকা মারিলে হয়, প্রয়োজন হইলে তাহলে ধমক দিলে হয়, যাতে আদব শিখি আর আজাদ দিব এটা তোকে দেখাব শিখাব জিন্দগি ভ্রমণে থাকে, যাতে না এই আজাদ দেওয়ার উদ্দেশ্য নাই, এসব শিক্ষকরা দেখবে, আর এগুলির কারণে আজকাল আন্তর্জাতিক ক্ষেত্রে শিক্ষাঙ্গনে মারাই নিষেধ, একেবারে মারা নিষেধ, তাদের ছেলেরা বেড়ে গেছে ছাত্ররা বেড়ে গেছে, আর মারব গরু ছাগলের মধ্যে এটাও বড় ভুল ছাত্রছাত্রীদের উপর, তো কোনখানে বলছিলাম যে সান্ত্বনা দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করবেন কাজে বলছেন, আগের জাতিরা রসুলগঞ্জকে অস্বীকার করেছে তোমার জাতি অস্বীকার করছে, সেটা নতুন কথা নেই, করবে করতে দাও, তাদেরও কিছু ক্ষতি করতে পারেনি বরং নিজেদের ক্ষতি করেছে, তোমারও কিছু ক্ষতি করতে পারবে না, তাইফের লোকেরা মক্কার লোকেরা কি ক্ষতি করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিজে ক্ষতি করছো, এই যে জাহান্নামে পৌঁছে আবু জাহাল আবু লাহাব ওদবাসাই ভাড়া দিয়ে করলেন কাজে বলছে, তাহলে এতে সান্ত্বনা দেওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর কি দেওয়া হয়েছে বললাম, শাসন করা হয়েছে ধমক দেওয়া হয়েছে কাফের জাতি কি কোরাইশদের কি ফাহাত্তা ওয়াইদ, ওরা যে মিথ্যা মনে করেছে রসুলদেরকে, সুতরাং আমার শাস্তির কি হচ্ছে বাস্তবায়ন হয়েছে, আমি শাস্তি দিচ্ছি আদ সামুদ লুতের জাতি ওই আর অন্যান্য সমস্ত জাতিকে শাস্তি দিচ্ছি, ফেরাউনকে শাস্তি দিচ্ছি, তেমনই মনে রাখতো কোরাইশরা তোমাদেরও শাস্তি আসছে যদি নবী মোহাম্মদ সাল্লামকে না মানো, শাসন করা হয়েছে, আল্লাহ বলছেন আসা আইনা বিল খালকের আউ্বাল, আমি কি ক্লান্ত হয়ে গেছি বিল খালকের আউ্বাল, প্রথম সৃষ্টিতে আমি প্রথমবার যখন মানুষকে সৃষ্টি করি আদমকে সৃষ্টি করি তারপরে মানুষকে সৃষ্টি করি তাতে কি আমি ক্লান্ত এমন হয়ে গেছি আর পারবো না সৃষ্টি করতে, যেমন বাবা ছেলে মানুষ করতে গেলে চার পাঁচটা ছয়টা ছেলে মানুষ করে এখন বয়স হয়ে গেছে পঞ্চাশ বা পঞ্চান্ন ষাট বছর, এখন যদি বাচ্চা এই ছেলে মানুষ করতে পারে সে পারে না, বুড়ো হওয়ার পরে যারা দ্বিতীয় তৃতীয় বিয়ে করে ওই ছোট ছোট ছেলে মেয়ে ওইগুলো মানুষ হতে পারে না, বা প্রথম দিকে ছেলে মেয়ে ভুল বেশি ভোগ বিলাস করলো পাঁচ বছর পর পর পর পর করতে করতে শেষ পঞ্চাশ বছর বয়স হওয়ার পরে এখন বাচ্চা নেই, অথবা প্রথম দিকে বিয়ে করলো না বুড়ো হয়ে পায়ে দাঁড়াবে তারপর বিয়ে করবে, পায়ে দাঁড়াইতে দাঁড়াতে গেলে চল্লিশ তারপরে বিয়ে করলো চল্লিশ বছর বয়সে বিয়ে করেছে, এখন তো তার হাত পায়ে তো বাতের ব্যথা শুরু হয়ে গেছে আর চলতে পারছে না, প্রেশার আর সুগার ধরে নিয়েছে, আর তারপরে ছেলে আর পাঁচ বছর না ভোগ করবো, আরে একটু বিয়ে শাড়ি করেছি যেটা আমরা ফুর্তি বছর বাচ্চা এত তাড়াতাড়ি নিয়ে কি পাই, না নিতে হবে না একটু দেরি করে নিতে হবে, এত এত তাড়াতাড়ি বাচ্চা নিলে তো আমাদের আমার ফুর্তি হবে না, আরো পাঁচ বছর গেল চলে এলো পঞ্চাশ কাছাকাছি বাচ্চা পঞ্চাশ বছর বয়স তখন বাচ্চার বয়স তিন বছর চার বছর কি করে মানুষ করে ছেলেগুলি বিশ বছর লাগলে একটা ছেলে মানুষ করতে কম পক্ষে, তাহলে বিশ বছর পরে দশ কত হয়ে যায় পঞ্চাশ চাবি সত্তর বছর, চিন্তা করেন সত্তর বছর বয়স হবে ছিল কি করে মানুষ করবে, চিন্তা করতে হবে বিষয়গুলি, আল্লাহ বলছে নাথা আইনা বিল খালকে লাও, তোমাদের মধ্যে মনে করেছে আল্লাহকে নাকি যে আমি প্রথমবার সৃষ্টি করে আমি ক্লান্ত হয়ে পড়েছি, বালহুম ফি লাফসিন মিন খালকিন জাদিদ, বরং তারা সংশয় সন্দেহে পড়ে গেল, লাফসিন মানে সন্দেহ, লাফস মানে একাকার হয়ে গেল কোন জিনিস অস্পষ্ট হয়ে গেল, তাহলে সন্দেহ যাতে সন্দেহ থাকে সেটা অস্পষ্ট হয়ে যায়, আল্লাহ বলছেন বালহুম ফি লাফসিন, বরং তারা সন্দেহে পড়ে রয়েছে, মিন খালকিন জাদিদ, নতুন সৃষ্টি সম্পর্কে যে নতুন করে আবার যে পুনরায় সৃষ্টি করবো কি আমাদের জন্য উঠাবো মাটি থেকে আমি তাদের পুনরুত্থান করবো, এই সম্পর্কে তারা সন্দেহ পড়ে রয়েছে, বলবেন কি লাগছে মিশাল কিনছে দিয়ে সময় আছে তো না, আল্লাহ ফাকরুল আলম তারপরে এর সব করছে ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি সন্দেহ যেমন আসমান জমি সৃষ্টি করেছি আর পাহাড় পর্বত সব কিছু সৃষ্টি করেছি তেমন ওয়ালাকাদ আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, আর আমি ভালো করে জানি যে তাদের অন্তরে কোন কথাগুলি উদ্রেক হচ্ছে। ওয়াসওয়াসা মানে মনে কোন কথা আসা, মানুষের মনের মধ্যে যে কথাগুলি আসতে যাচ্ছে আসতে যাচ্ছে আসতে যাচ্ছে, এগুলিকে কি বলা হয়? ওয়াসওয়াসা। এক হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা, আমরা বুঝি শয়তানের ওয়াসওয়াসা মানে কুমন্ত্রণা বলে থাকি, তাই না? কুমন্ত্রণা মানে কি? শয়তান খারাপ খেয়াল দিচ্ছে আপনার মনে, এর নাম হচ্ছে ওয়াসওয়াসা। আর মনের ওয়াসওয়াসা, যে কোনো কথা মনে আসছে মনে উদ্রেক হচ্ছে, সেগুলি হচ্ছে ওয়াসওয়াসা। তো না তো ওয়াসওয়াসা মনে কথা আসে না? আসে না, প্রত্যেক মুহূর্তে মুহূর্তে মনে কথা আসে, ভালো কথা আসে মন্দ কথা আসে। আমার কথা শুনতে শুনতে আপনার হঠাৎ করে শুনছে না, আর হঠাৎ করে মনে এলো, আমি ঘুমিয়ে গেলাম, আপনার মনে এলো কথাটা, আমি বুঝতে পারলাম না, কথা শুনছেন কথা শুনছে, আর কি কতক্ষণ চলবে, মনে আসলো তাই না? আচ্ছা, খিদে লেগে সকালে নাস্তা করেননি, কথা শুনছে, আর মাঝে মাঝে মনে মনে এক ধাক্কা দিচ্ছে যে কখন যে খেতে পাবো, তাই না? কখন যে আলোচনা শেষ হবে খেতে পাবো, যে মনে কথা মনে ফিরে আসা, যে কোনো কথা এরকম ধরে না ভালো মন্দ। তারপরে ভালো মানুষের অনেক সময় মনে খারাপ গুণার কথা আসে, খেয়াল আসে। দেখেছেন মানুষ বসে থাকতে থাকতে, আমি ছোট ছিলাম তখন বড় মানুষদের দেখতাম, সামনে বড় মানুষ বাচ্চা তারা বসে আছে, বসে আছে কিছু বলছে না, মুখে মুখে মুখটা হাসছে। আমি ছোট ছেলে চিন্তা করতাম যে আমার আব্বা কিছু বলছে না, আমার তাতে কিছু বলছে না, বসে আছে দাদা বসে আছে, মুখে মুখে হাসছে, কি হইল হাসছে কেন? সুবহানাল্লাহ, আমার মনে এই কথাগুলি ঘুরত, এখন ঘুরতে আছে হাসছে কেন? এগুলো বসে আছে কোন কথা নেই, চুপচাপ বসে আছে হাসছে, কারণটা কি? ওর মনে এমন একটা বিগত কোনো ঘটনা আসছে, হাসার কত মুখকে হাসি, চেহারাটা হেসে ফেলেছে। অনেক সময় বসে থাকতে থাকতে মন চলে গেল চিন্তিত, হঠাৎ করে একটা খারাপ কথা মনে হয়েছে, অতীতে যা তাকে কষ্ট দিয়েছে সে তার মনটা খারাপ কেন, চেহারাটা যেন মলিন হয়ে উঠছে। মা তো আসছে ছবি নাস্তা, মনের মধ্যে ওই খেয়ালগুলি ঘুরছে, ভালো খেয়াল আসে, তার জন্য করবো আমি মনে আছে, বসে থাকতে থাকতে কি করলাম এতদিন, পাঁচ সপ্তাহ নামাজ তো পড়বো পড়ো ভজন তো করবো, তার জন্য করবো মানে ভালো খেয়াল আসছে না, মা তো আসবে ছবি নাস্তা কিন্তু ভালো, খারাপ খেয়াল আসছিল, আর বিবাহ শাদী করিনি, আর এতদিন চলে গেল বয়স চলে গেল, ঘৃণার কথা হঠাৎ করে মনে আসলো, অনেকে কতবার ঘৃণা করেছে আমি নিজে একবারই করলাম, মনে আসছে মা তো আসবে ছবি নাস্তা, মনের মধ্যে খেয়ালগুলি আসলো, খেয়াল আছে মানুষের। আল্লাহ ধরতে নেতে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, মনের মধ্যে খেয়াল আছে, ভালো খেয়াল আছে মন্দ আছে, যদি মন্দ খেয়াল আছে, ঘৃণা করার খেয়াল, মদ খাওয়ার খেয়াল, হ্যাঁ অতিরিক্ত ইনকাম হারাম ইনকামের খেয়াল, এর বেতন তো 300-400 এগিয়ে বা কি হবে, অনেক জায়গায় খরচ করে এসেছি, তো দেখি একটা ফিল্মের ব্যবসাটা সব করবে, এখানে সিডি ব্যবসাটা বেশি করবে, মনে আসলো আল্লাহ ধরবেন ধরবেন না ধরবেন না ধরবেন না, যতক্ষণ পর্যন্ত ওই অর্থকে মনে ধরে না রাখবেন, যতক্ষণ বাস্তবায়ন না করে, বাস্তবায়ন যেরকম অনেক সময় অন্তরের বাস্তবায়ন, অনেক সময় কাজের বাস্তবায়ন, তাহলে শুধু বাস্তবায়ন যতক্ষণ না করবেন ধরবে না, এই কথা ঠিক নাই, সে যতক্ষণ আপনি সেটা বাস্তবায়ন না করছেন অন্তরে হোক অথবা কাজে হোক, কারোর জেনার নিয়ত আসলো আর আসার পরে সে জেনা করতে উদ্বুদ্ধ হল আর চলে গেল, পারল পারল না গেল, তাহলে গুণাগার হবে না হবে না? আচ্ছা, গুণা করল না কিন্তু দীর্ঘদিন ওই বছর মনে দেখা খেয়াল আসলো, তারপর একদিন দুই দিন তিন দিন ধরে রাখলো, আর এদিক ওদিক খুব খুব খবর করলো, খোঁজ খবর করলো, কিন্তু কোথাও খোঁজিত পেল না, কোথায় যে সুযোগ সুবিধা পাওয়া যায় পেল না, ধরবে না ধরবে না ধরবে অবশ্যই, ও তো করলো না জানা, আজ যে গেল না কিন্তু খোঁজ পেল না, না না সৌদি আরবে এখানে খোঁজ খবর পাওয়া যায় না, আলহামদুলিল্লাহ এখানে বেশি এখন নাই, আরো কোথাও পাওয়া যায় না, মুখে কোথাও হচ্ছে খোঁজ খবর পায়নি, কিন্তু সে চেষ্টা করেছে মনে মনে চেষ্টা করেছে, মনে তো ধরে রাখছে, এই জন্য অর্থ অর্থ আসলো আর চলে গেল আল্লাহ ধরবেন না, কিন্তু আসলো আর সেটাকে মনে ধরে রাখলেন, আমি করবো এই কাজ করবো, কোথায় করবো কোথায় সুযোগ পাবো, কিন্তু পেলেন না, পেলেন না সে জন্য করলেন না, পেলে অবশ্যই করবো ধরবেন না, আর যে করে নিল আমলে করে নিল তাকেও ধরবে না, কিন্তু যেই ব্যক্তি করার ইচ্ছা করলো মনে আসলো কথা, তারপরে আল্লাহর ভয় হঠাৎ ঢুকে গেল, তারপরে করল না, তাকে আল্লাহ ধরবেন না, তাকে আল্লাহ কথাটা মনে ধরে রেখেছিল। একটু চেষ্টা করলো, খোঁজ করলো, আছে অন্য জায়গায় আছে, তারপর কিছুদিন হেঁটে গেল, তারপরে আল্লাহ ভয় লাগলো, সুলহান আল্লাহ এই কাজ করবো না, এই কাজ করবো না, একটা মুসলিমের ছেলে না, আমি এই কাজ করবো না, আল্লাহ মাফ করবো, ফিরে আসলো রাস্তা থেকে, তাহলে আল্লাহ ধরবেন না, তাহলে আল্লাহ ধরবেন না। এই ক্ষেত্রে অবশ্যই নাকি হাদিস রয়েছে, কেউ যদি গুনার ইচ্ছা করে আর গুনার ইচ্ছা করার পরে গুনা করতে পারে, তারপরেও যদি না করে তাহলে তার জন্য নেকি লিখা হবে, কারণ অনাহান্নাত তানিল হাওয়া, সে নিজের মনকে প্রবৃত্তিকে গুনা থেকে বাঁচিয়ে রাখলো, সে এই যে বাঁচিয়ে রাখবে এটি তার ইবাদত, সেজন্য আল্লাহ তাকে নেকি দেবেন, তার জন্য একটা নেকি লিখা হবে। আমি মানুষকে সৃষ্টি করেছি এবং আমি জানি তার মনে যেসব কথা উদ্রেক হয়ে থাকে, ভালো মন্দ উদ্রেক হয়, লোকটা মুচকি হাসি দিল কেন, লোকটা চোখের ইশারা, যখন কথা বাজে বসে থেকে হয়তো একটা চোখের ইশারা দিল, আমি বুঝতে পারলাম না কেন, হয়তো কোনো কথার উপর আপনি ইশারা দিলেন, তাই না, কিন্তু আল্লাহ মুখেও দেখি যে আপনি চোখের ইশারাটা দিলেন। আল্লাহ পাক এক কথায় সবকিছুই জানেন, আমরা বাহ্যিক সামান্য কিছু জানি, আল্লাহ পাক মনের কথা পর্যন্ত, এমনকি মন থেকে প্রকাশও করেনি, মুখেও প্রকাশ করেনি, কাজেও প্রকাশ করেনি, চোখেও ইশারা করেনি, শুধু মনে কথাটা এসে তার গেছে তাও আল্লাহ জানে। সুবহানাল্লাহ, মা তো আসলে শুধু নাস্য, যে আল্লাহ জানেন এতদূর পর্যন্ত সবকিছুই, তার হিসাব নিতে কোনো মুশকিল আছে, কোনো মুশকিল নেই। আল্লাহ আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এবং আমি আল্লাহ বলছেন আমি তার অতি নিকটবর্তী, মিন হাবলিল ওয়ারিদ, তার যে গলা যেটাকে বলা হয় আপনার কণ্ঠনালী, এমন একটা রব যেটা কাঁধ থেকে নিয়ে কণ্ঠনালী পর্যন্ত গিয়েছে, এই গলার খুব সহজ ভাষা বলা যেত, গলার শিরার চাইতেও বেশি নিকটবর্তী, আর আমি আল্লাহ গলা তার গলা বান্দার গলার যে শিরা রয়েছে এই শিরার চাইতেও অধিক নিকটবর্তী। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতে চেয়েছেন, আমি বান্দার বান্দার চাইতে বান্দার নিকটবর্তী, তার যে গলার যে শিরা রয়েছে তার চাইতে নিকটবর্তী, মানে তার চাইতে বেশি তার থেকে নিকটবর্তী, সে নিজের নিজের অনেক খবর রাখে না, কিন্তু আমি তার চেয়ে বেশি খবর রাখি, এটা হয় নাকি, আপনাকে মানার জন্য বা আপনার ক্ষতি করার জন্য ষড়যন্ত্র চলছিল, আপনার চিন্তার জন্য গানে গানে কিন্তু কিছু লোক এনে গেছিল, আপনি বুঝতে পারলেন না, রাস্তাতে হেঁটে চলে গেলেন, ওরা সুযোগ পেল না, হঠাৎ করে হয়তো লোকজন চলে আসলো, তখন আর আপনার দায় হাত দিলেন না, বুঝতে পারলেন না, তাই না, এমনিতে লোকগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু আসলে গুণ আছে আপনারা ধরার জন্য, আল্লাহ জানছেন না জানছেন না, তাহলে আপনার চাইতে তো আল্লাহ নাকি ঘুরবে, ঠিক না, এইভাবে আপনি এই আয়াতকে আপনি বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যে আল্লাহ বান্দার চাইতে বেশি নিকটবর্তী, বান্দার যে গলার যে বিশেষ শিরা রয়েছে তার চাইতে বেশি নিকটবর্তী, যে শিরা কেটে দিলে মানুষ মারা যায় সেই শিরার চাইতে বেশি নিকটবর্তী। আল্লাহ ফকরুল আলমিন আরো সে আলমিনেও আছেন আর নিকটবর্তীও, এর মানে এই নয় যে আল্লাহ কল্লাই কল্লায় আল্লাহ রয়েছেন, কখনো না, যত কল্লা তত আল্লাহ, হ্যাঁ আল্লাহ মাহমুদ মানুষের কলবে, তাহলে যখন এই সেরা চাইতে নিকটবর্তী তাহলে আল্লাহ কলবে কলবে কলবুর গমিন আর সুখ আমার না, এসব কুফুরি কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, তার জাত সহ মানে সত্তাই না, আল্লাহ পাকের সত্তা আরো স্বাধীন রয়েছে, কিন্তু তার জ্ঞানের দিক থেকে, তার পরিবেষ্টনের দিক থেকে, তার হেফাজতের দিক থেকে, তার রক্ষণাবেক্ষণের দিক থেকে, মমিন মান্দা হলে তার তৌফিকের দিক থেকে, এইসব বিভিন্ন দিক থেকে আল্লাহ পাক তার চাইতে বেশি নিকটবর্তী, তার চেয়ে বেশি নিকটবর্তী। আপনি আপনার হেফাজত করতে পারেন না, আমি আমার হেফাজত করতে পারি, কিন্তু আমার হেফাজতে আল্লাহ তো আমার চেয়ে বেশি নিকটবর্তী, আমি আমার যে প্রতিরক্ষা করবো তার চেয়ে বেশি নিকটবর্তী আল্লাহ পাক রব্বুল আলামিন, এদিক থেকেও মমিন বান্দার ক্ষেত্রে, কাফেরের ক্ষেত্রে কাফেরের হেফাজত আল্লাহ পাক দায়িত্ব নেন, নীতির যুগ অস্বীকারকারী পাপিষ্ট গুণাগারে, কিন্তু জ্ঞানের দিক থেকে, ঘিরে রাখার দিক থেকে, পরিবেশনের দিক থেকে আল্লাহ পাকের ক্ষমতার বাইরে যেতে পারেন, আল্লাহ পাকের জ্ঞানের বাইরে যেতে পারেন, এই চোখ তালালে কোথায় চোখ পাচ্ছেন না আল্লাহ, এটা হতে পারে না, আল্লাহ তার চেয়ে বেশি নিকটবর্তী। আল্লাহ পাক এক কথে তার আরো সে আজিমা আছেন, এই আয়াত সত্য, আল্লাহ পাকের কোরআনের আয়াত, আর রহমান আল্লাহ আরফিস্তাওয়া ওহাল্লাযী খালাক আস-সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশের উপর সমুন্নত আছেন, আর আল্লাহ পাক মানুষের গলার যে শিরা রয়েছে তার চেয়ে বেশি নিকটবর্তী আছেন। আল্লাহ তারপরে এরশাদ করছেন যে আমি তো নিকটবর্তী, তার মানে সব খবর রাখি, উপরন্ত ইদিয়া আল্লাহ কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিল শিমালি কাইদ, স্মরণ করো যখন দুই ফেরেশতা গ্রহণ করবে, তালাক্কা মানে গ্রহণ করা, হাসিল করা, অর্থাৎ লিখবে, লিখতে আসবে। আনিল ইয়ামিনে ডান দিক থেকে, ওয়ান ইশমাল বাম দিক থেকে, তাই বসে ডান দিকে বাম দিকে দুই ফেরেশতা বসিয়ে লিখছে। কেরামান কাতেবিন মানে সম্মানিত ফেরেশতাগণ। জাহেল মুরমুর আমাদেরকে কি বলে জানেন, একটা ফেরেশতার নাম কেরাম আর একটা নাম হচ্ছে কাতেবিন, এটা ভুল কথা, বহু বচন। কেরাম করিমের বহু বচন মানে সম্মানিত ফেরেশতাগণ, আর কাতেবিন কাতেবের বহু বচন, কাতেব মানে একজন লিখক, আর কাতেবিন মানে অনেক লিখক। তাহলে অনেক লিখক সম্মানিত ফেরেশতাগণ পাহারায় রয়েছে প্রত্যেক মানুষের সাথে, দুইজন ফেরেশতা আনিল ইয়ামিন ওয়া আনিল শিমাল কাঈদ বসে আছেন। তাদের নাম কেরামান কাতেবিন নয়, বরং তাদের গুণ হচ্ছে কেরামান মানে সম্মানিত তারা, আর কাতেবিন মানে তারা লেখক দল। আল্লাহ বলছেন ডান দিকে বাম দিকে তারা বসে রয়েছে। মায়াল ফেজুল কাউলিন, ওই মানুষ ওই ব্যক্তি যা কিছুই উচ্চারণ করছে, মায়াল ফেজুল লাফা দেয়াল ফেজ মানে উচ্চারণ করা, কিন্তু যে কোন কথা উচ্চারণ করছে, ইল্লা লাদাইহি তার পাশে, ইল্লা যে কোনো কথা উচ্চারণ করছে তার পাশে, লাদাইহি মানে তার নিকটে, রাকিবুন প্রহরী রয়েছে, পাহারাই রয়েছে, পাহারাদার রয়েছে, আকি প্রস্তুত হয়ে, মানে ওই ফেরেশতা পাহারায় প্রস্তুত হয়ে রয়েছে। তাহলে এই দুই ফেরেশতা মানে ডানে বামে দুই ফেরেশতা, কোন কোন তাফসীরকারগণ বলেছেন যে রাত এবং দিনে দুই শিফটের ফেরেশতা, এটাকে বোঝানো হয়েছে, এটাও হইতে পারে, আর ওটাও হাদিস দ্বারা প্রমাণিত যে দুই শিফটে দুই দল ফেরেশতা থাকে, দিনে ফেরেশতারা ডিউটি করে ফজর থেকে আসর পর্যন্ত, আর আসরে একদল ফেরেশতা আছেন তারা ডিউটি করেন ফজর পর্যন্ত। আল্লাহ সাকরাতুল মওত বিল হক, আর মানুষের কাছে মৌতের যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে, সাকরাতুল মানে যন্ত্রণা, যা সাকরাতুল মওত, আর মৃত্যুর যন্ত্রণা মানুষের কাছে আসবে, বিল হককে মানে প্রকৃত পক্ষে, মানে অবশ্যই আসবে, অবশ্যই আসবে, এমন কোন মানুষ নেই যার মৃত্যুর যন্ত্রণা আসবে না, এই মৃত্যুর দ্বার দিয়ে আখিরাতে পাড়ি দেবে না, দিতেই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন ইন্তেকালের সময় আসে, আমাদের যদি পন্থীরা নবীকে হায়াত নবী বলে বলে নবী মারাই যাননি, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের মুহূর্তে সেই বুখারী সাহিব মুসলিম হাদিস রয়েছে, বহু হাদিসের কিতাব রয়েছে, সেই সেই হাদিস নবী সাহেব বারবার বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউত সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউত সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, ইন্না লিল মাউত সাকারাত, মৌতের বহু যন্ত্রণা রয়েছে, প্রত্যেক মানুষের মতের সাকারা, মতের সময় এর অর্থ হচ্ছে কিছু কিছু তত্ত্বকান সাকার মানে ধ্বংস, এই জন্য নেশার বস্তুকে মুস্কের বলা হয়, মাদক দ্রব্যকে মুস্কের বলা হয়েছে। তো মতের বেহুসী বা মতের সময় যে মানুষ মহর্ষ অবস্থায় হয় এটা সবার হবে, আর আরেকটি অর্থ হচ্ছে মতের যন্ত্রণা, মতের যন্ত্রণা সকলে রয়েছে, কারো কম রয়েছে, কারো বেশি রয়েছে, কারো আল্লাহ পাক মর্যাদা উচ্চা করার জন্য রেখেছেন, কারো শাস্তি দেওয়ার জন্য রেখেছেন, মতের যন্ত্রণা আছে, কাউকে আল্লাহ সম্মানিত করবে সেই জন্য, মান সম্মান বাড়াবে সেই জন্য, দুনিয়াতে ভালো মানুষ রুগী হয়, আমার দিয়ে রুগী হয়, আর গরম আমার দিয়ে রুগী হয়, কাফের রুগী হয়, আর মুসলিমও রুগী হয়, তাই কিন্তু আল্লাহ পাক যার অল্প স্বল্প গুণা খাতা আছে তাকে ধুয়ে মুখে সাফ করার জন্য গুণা থেকে, তার মর্যাদা বাড়াবার জন্য তাকে আল্লাহ পাক রোগ দেন, জল দেন, গলা বসি করতেন, দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয় তার, আর কাফের মুসলিম বিদিন বিধর্মী পাপিষ্ট গুণাকার চোর ডাকা তাদেরও এসব হয় কি জন্য, আজাদের জন্য, শাস্তির জন্য, একই জিনিস হচ্ছে কিন্তু এক শ্রেণীর লোকের জন্য আজাদ, আর এক শ্রেণীর লোকের জন্য গুণা খাতা মাফ হয়ে তার মর্যাদা উঁচা করা, সম্মান করা। তারপরে এরশাদ করছেন যে প্রকৃতপক্ষে মৃত্যুর যন্ত্রণা এসে যাবে যখন আসবে, যা দেখা মা কোন এই এমন মৃত্যুর যন্ত্রণা যেখান থেকে তুমি পালাবার চেষ্টা করেছে, প্রত্যেক মানুষ মতের যন্ত্রণা থেকে পালাবার চেষ্টা করে, মতের মুহূর্ত থেকে পালাবার চেষ্টা করে না, করে না, কেউ জেনে শুনে মতে যায় মরতে চায় না, ব্যতিক্রম শুধু আত্মহত্যা করে, ব্যতিক্রম শুধু আত্মহত্যা করে, তারপর আত্মহত্যা করে, এই জন্য আত্মহত্যা করছে সে তার জিন্দগির থেকে অসন্তুষ্ট হয়ে গেছে, আর ভালো লাগছে না তাকে, আর পারছে না সে বরদাস্ত, সেই জন্য আর ও কেউ মরতে চাইত না, এতদিন কেন চাইনি, দশ বারো বছর চোদ্দ বছর চোদ্দ বছর আঠারো বছর বয়সে কেন চাইনি, কিন্তু তার অজ্ঞতা, সে যখন অশান্তি হয়েছে যখন তার জীবনে আর শান্তি দেখছে না, একটু অন্ধকার সামনে, তখন মনে করছে আমার মরে যাওয়াতেই মনে হয়, আত্মহত্যা করাতেই মনে হয় আমার কল্যাণ আছে, কিন্তু তার কল্যাণে আরো চরম অন্ধকার আছে। এটা সে বুঝবে না, সেই জন্য আত্মহত্যা করেছে। কিন্তু প্রত্যেক মানুষ যথাসাধ্য মন থেকে পালাবার চেষ্টা করে। একটা গাড়ি দ্রুত আসছে, কখন আপনি ওই রাস্তা ক্রস করতে যাবেন না, তাই না? কখন আপনি মরার জায়গায় যাবেন না, কখনো ডুবে যাওয়ার জায়গায় যাবেন না, কখন আগুন ধরে গেছে আর আগুনের মধ্যে আপনি ঝাঁপ দেবেন না, এরকম কাজ আপনি করবেন। নিজের জানকে যথাসাধ্য মানুষ রক্ষা করার চেষ্টা করে। আল্লাহ যখন জায়গা লেখা মাধ্যমটা মিলুন, তাহি এই মতের যন্ত্রণা বা মন এখান থেকে তরুণকে পালাবার চেষ্টা করতে হয় সবসময়। প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিবসে হাজির হবে বিচার দিবসে, ওর সাথে ওই ব্যক্তির সাথে সায়েক এক ফেরেশতা থাকবে যে হাঁকিয়ে নিয়ে আসবে, তাড়িয়ে নিয়ে আসবে, পিছন দিক থেকে হাঁকিয়ে, চলো চলো কোথায় যেতাম, চলো ওইদিকে ওইদিকে চলো। প্রত্যেকের সাথে একজন করে বীরত্ব থাকবে, হাঁকিয়ে নিয়ে গেলে সাইক। এই জন্য ড্রাইভারকে কি বলা হয়? সাওয়াক সাইক, শুভ্র আরবি হচ্ছে সাইক, আর মাতৃভাবে হচ্ছে সৌয়াক সাইক। ও শহীদ, আরেকজন ফেরেস্তা যিনি সাক্ষী থাকবেন। প্রত্যেক মানুষের সাথে দুই ফেরেস্তা নিযুক্ত, একজন হাঁকিয়ে নিয়ে এসছে হাজির করেছে, আজ আমি হাজির, আজ আমি হাজির জানা পুলিশ আর এখানে অঞ্চল সাধারণ পুলিশ ওই ফেরেস্তা হাজির করেছে, আর আর এক ফেরেস্তা এসে সাক্ষী দেবে যে আল্লাহ এ পাপ করে দিচ্ছে, আল্লাহ জানা করে দিচ্ছে, আল্লাহ কুহুরি করেছে, আল্লাহ শিরকের কবর চিন্তা করে দিচ্ছে, আল্লাহ আল্লাহ তোমাকে ডাক্তার নিয়ে বলছে লাগুন মদত করতো, আল্লাহ নামাজ করতো না, এইভাবে শহীদ। আর একজন সাক্ষী দেবেন ফেরেশতা, সায়েক এবং শহীদ। আর বলা হবে লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, তুমি তো এই পরকালের দিন থেকে উদাসীন ছিলে, এই পরকালের দিন থেকে উদাসীন ছিলে, কোনোদিন পরোয়া করনি। পঞ্চাশ ষাট বছর জীবন চলে গেল, চিন্তা করলেন না যে পরকাল হবে, আখেরাত হবে, হাজির হইতে হবে, ফেরেশতা দূরে নিয়ে যাবে পায়, আর সেই আর ফেরেশতা সাক্ষী দেবে, এসব কথা কোনোদিন চিন্তায় আসেনি। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, বড় গাফিলতিতে ছিলে থেকে। ফাকাশাফনা আনকা গিতাআকা, সুতরাং তোমার যে পর্দা আবরণ আছে সেটা আমি উন্মুক্ত করে দিয়েছি। আল্লাহ বলবেন এখন পর্দা খুলে দিয়েছি, সচক্ষে দেখো আখেরাত, কিয়ামত বিচার দিবস দেখো, কার কি অবস্থা হচ্ছে, তোমার কি অবস্থা হচ্ছে দেখো। হাবা সরকালিয়া মাহাদির, সুতরাং তোমার দৃষ্টিশক্তি আজকে অত্যন্ত তীক্ষ্ণ সূক্ষ্ম হয়ে গেছে, দুনিয়াতে দেখতে না পরকাল, শুনতে বিশ্বাস করতে না, না দেখে বিশ্বাস করতে না, ইমরানুল গায়ব ছিল না, না দেখে বিশ্বাস করতে না, আলেমদের কথা, কোরআনের কথা, হাদিসের কথা পরোয়া করনি, আজকে তোমার দৃষ্টিগত প্রখর হয়েছে, দেখো দেখো কি সূক্ষ্মভাবে তুমি দেখছো। হাবা সরকালিয়া মাহাদির, আর প্রত্যেক মানুষের সাথে একজন তার সঙ্গী ফেরেশতা, কারিন তাকে বলা হয়েছে। এ প্রথম কারিন মানে ফেরেশতা সঙ্গী, কারিন মানে হচ্ছে সঙ্গী, যেই সঙ্গী অতপ্রতভাবে তার সাথে জড়িত, সবসময় তার সাথে আসতে থাকবে। ওয়াকালা কারিনু, তার ফেরেশতা সঙ্গী বলবে হাজা মা লাদাইয়া আতিন, আল্লাহ এই যে আমার কাছে যা আছে তা প্রস্তুত আছে তার রেকর্ড, আমল নামা এটা প্রস্তুত, ফেরেশতা নিয়েছে আমল নামা আল্লাহর কাছে, আল্লাহ এই যে আমল নামা, যেমন কোনো একটা অফিসে গেলে আপনার একটা ফাইল আছে, কোনো একটা সমস্যা কি আছে বা কিছু আছে, অফিসার বলে ওই কেউ কি, হ্যাঁ কেউ কিন্তু বলে, কেউ কি বলে এখন তো ফাইলটা করতো কি হয়েছে, হ্যাঁ ফাইল বের করে দিচ্ছে, ঠিক আল্লাহ পাক তাই বলছেন। ওকাল করিম, তা ওই ফেরেশতার সঙ্গে বলবে হাজা মাল্লা দাইয়া আকি, এই যে আমার কাছে আছে আকি প্রস্তুত হয়ে তাদের পক্ষে, আল্লাহ পাকের পক্ষ থেকে এখন হুকুম হবে, আল কাইয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ, নিক্ষেপ করো জাহান্নামে প্রত্যেক কাফেরকে এবং আনিদ অবাধ্যকে, কাফের অবাধ্যকে জাহান্নামে নিক্ষেপ করো। আল কাইয়া দ্বিবচন আল্লাহ বলেছেন, এখানে দ্বিবচন বলার তাফসীর করেছেন অনেক তাফসীরকারগণ, যে আল্লাহ পাক বারবার করে বলবেন, এখানে দুইজন ফেরেশতাকে সম্বোধন করা হচ্ছে না, বরং বলা হয় ফেলো ফেলো, আমরা বলি না আরে করো করো, যে কোনো কথা তাগিদের জন্য আমরা কি করি দুবার তিনবার বলি, আরে বলো বলো বলি না, তো আল্লাহ পাক ওইভাবে বলবেন যে আল কিয়া কি জাহান্নাম, জাহান্নামে ফেলো ফেলো, জাহান্নামে ধাক্কা দাও দাও, কুল্লা কাফফারিন আমি অবাধ্য কাফের কি, যত অবাধ্য কাফর আছে সবগুলিকে জাহান্নামে ধাক্কা দাও। মান্নাই লিল খাইর, এরা ভালো কাজে বাধা সৃষ্টি করত, একটা ইসলামিক অনুষ্ঠান করেন, জলসা করেন, বাধা নিষেধ, মসজিদ করেন, মাদ্রাসা ইসলামিক মাদ্রাসা করেন, নিষেধ, সিনেমা হল করেন, দ্রুতলা আসেন, নাচ গান করেন, পারমিশন মান্নাই নিকির কাজে বাধা দিতে না, ভালো কাজে বাধা দিতে। লেবাররা নামাজ পড়তে চায় কিছু বাধা, গান করতে চায় বাধা নেই। সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অনেক জায়গায় পাপের কাজ হচ্ছে, বৈশাখী মেলা করতে চায় কোনো বাধা নেই, কিন্তু ইসলামিক মাহফিল করতে চায়, মিলাদী মাহফিল, মিলাদ মাহফিল ইসলামিক মাহফিল নাই, হ্যাঁ জন্মবার্ষিকীর মাহফিল, মিলাদের মাহফিল ইসলামিক মাহফিল নাই, বিরাট মাহফিল। তাহলে বিরাট করা গুণা ওই রকমই বৈশাখী মেলা করা গুণা, করেছেন না জি। ধর্মের নামে বিদাত হোক আর দুনিয়ার নামে বিদাত হোক, এসব বিদাত। তো যাই হোক, আল্লাহ পাক বলবেন যে মান্নাইল খাইর, এই পাপিষ্ট ভালো কাজে বাধা দিত, মুতাদিন সীমা লঙ্ঘনকারী ছিল, মুরিব আর সন্দিহান ছিল, সন্দিহান ছিল। আল্লাহ ইলাহান আখার, ওই কাফের গুলিকে জাহান নামে ফেলল, যারা আল্লাহর সাথে অন্য ইলাহ মাবুদ সাব্যস্ত করেছে, অন্য কাউকে চেষ্টা করেছে, অন্য কারো কাছে দোয়া করেছে, বাবা গো আমাকে ছেলে দাও, আগ্রহী বাবা গো, খাজা বাবা গো আমার রোগ ভালো করে দাও, তোমার দরবারে এসছি, আমার ছেলেকে বাস করিয়ে দাও, তারা হামিয়া নবী আল্লাহ, তারা হামি আল্লাহ রসুল, বহন করো বহন করো। আল্লাহ কেউ হরে রাম হরে কৃষ্ণই করুক, আর ঈশাকে আল্লাহর পুত্রই করুক, আর গৌসল আজম আব্দুল কাদের জিলানিকেই করুক, আল্লাহর সাথে এলাহ সাব্যস্ত করল, আল্লাহকে না দেখি, আল্লাহর কাছে না দিয়ে অন্যের কাছে চাইল, এদেরকে জাহান্নামে ফেলতে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে। আল্লাযী জাআলা মা আল্লাহ ইলাহান আখার ফালতিয়াহু ফিল আযাবিশ শাদীদ, সুতরাং হে ফেরেশতা একে নিক্ষেপ করো এই শ্রেণীর লোকদেরকে, ফিল আযাবিশ শাদীদ কঠোর শাস্তিতে, জাহান্নামের কঠোর শাস্তিতে নিক্ষেপ করো। কালা কারিনু, তখন তার আর এক সঙ্গী আছে শয়তান সঙ্গী, ইবলিস শয়তান, এই দ্বিতীয় কারিনের তফসীর আছে শয়তান সঙ্গী, এই শয়তান সঙ্গীর তখন দোহাই পেড়ে নাজাত চাইবে ওই মানুষ, যার পাপিষ্ট গুণাগার মানুষ, আল্লাহ কি আল্লাহ গো এই যে ইংলিশ শয়তান না, এ তো আমাকে মসজিদে যেতে দেয়নি, এ তো আমাকে দিন শিখতে দেয়নি, যখনই মনটা কইতে যে ইসলাম সেন্টারে গিয়ে দিন শিখবো, কোরআন হাদিসের কথা শিখবো, তাওহীদ মানবো, নবীর তরিকায় চলবো, তখন কি করতে যাবি, বিজেপি খেতে যাবে, বিজাতি কিছু বিজাতি মানুষরা এরকম কথা বলে, এইরকম জিন শয়তান মনে অস্পষ্টতা দেয়, কি করতে যাবি, দরকারটা কি, আরাম করি একটু দুপুরের সময়, দিন শিখতে দেয়নি, দিনের আমল করতে দেয়নি, মসজিদে যেতে দেয়নি, যখন ওই মানুষ বলবে আল্লাহ ইবলিশ শয়তানকে ধরো তুমি, ইবলিশ শয়তান আমাকে গুমরা করেছে, আমাকে বদমন্দি করতে দেয়নি, আমাকে এলেম শিখতে দেয়নি, আমাকে আমল করতে দেয়নি, আমাকে গুণা করিয়েছে, তখন ইবলিশ শয়তানের জবাব বলবে, শুনেন কি জবাব বলবে, কালা কারিম হো, তার এই সঙ্গে শয়তান বলবে, রব্বানা হে আল্লাহ হে আমাদের রব, মা তো গাইব, একে আমি সীমা লঙ্ঘন করাইনি, একে আমি পথগ্রস্ত করিনি, মা তো গাইব, আমি জবরদস্তি নিজেকে করিনি, হাত ধরে নিয়ে গে, কোন শয়তান সম্পর্কে কোন পাপি বলতে পারবে, ইবলিশ শয়তান একদিন তার হাত ধরে দিল, একটাই না মসজিদের গেট বের করে দিল, নামাজ পড়তে ফজরে যাচ্ছিল আর উঠতে দিল না, গলাটা টিপে রেখে দিল বিছানা, এরকম করে নাকি, কোন শয়তান ইবলিশ শয়তান করেন না, কিন্তু মনে কোন মন্ত্রণ দেয়, রবে রবে সিরায় সিরায় রক্তের সাথে চলাফেরা করে, ইন্না শয়তান আদম মধ্যে রাখতাম, শয়তান মানুষের রক্তের সাথে চলাফেরা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস, আর তাকে বলেন কি জানি, শুনে যান ঘুম পুরা হয়নি, ওরা বাজে কিন্তু শুনি, মাত্র দু ঘন্টা সময় গেছে, আর সূর্য ওঠে সকাল সাতটা ছয় ডিউটি যাবি, তখন পড়ে নিবি খুব ভালো, তখন পড়লেই হয়, অনেকে তো পড়ে না, কিন্তু পড়ি, অনেকে তো শুধু জিমা পড়া বসে না, কিন্তু তার রক্ত পড়ি, তাই না, এইভাবে শয়তান পরোক্ষভাবে ভিতরে ঢুকে ঢুকে রগে রগে অস্পষ্টতা দিচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে, কিন্তু সরাসরি চেপে ধরে না, কোন জিন শয়তান কোন মানুষকে চেপে ধরে না, তোকে নামাজ পড়তে দেবো না, ট্রেনে নিয়ে বেশি এখানে নিয়ে জানিয়ে দিন আসি না, যে ট্রেনে নিয়ে যাওয়া কেউ কি নিয়ে যায়, ট্রেনে নিয়ে কোনো গুণা করাই, তাই না, তাই সেই দিন শয়তান বলে মাফ গাইতো আল্লাহ, তাকে জবরদস্তি তাই গতগ্রস্ত করিনি, সীমা লঙ্ঘন করাইনি, ওয়ালা কিন কানাকে বল আলিম ভাই, সে তো বড়ই গুমরাহিতে ছিল, নিজেই বড় গুমরাহিতে ছিল, ভালো কাজ করতো না, আমি কি দোষ করলাম, আমি তো শুধু একটু অস্ত্র দিতে মনে কেটে আউলি কেন ওটাকে গ্রহণ করে দিয়েছে, আমার কি দোষ হলো, তারপরে আল্লাহ পাক বলবেন তখন যখন এই যে বাদ অনুবাদ ঝগড়া শুরু হবে, তর্ক শুরু হয়ে যাবে, এদিকে শয়তান ইবলিস শয়তান আর জেলারা আর এদিকে মানুষ শয়তান, কেমতের মাঠে ঝগড়া শুরু করে, তাহলে শয়তান এবং পাপিষ্ঠদের মাঝে কিয়ামতের দিনে কথোপকথন হবে, বাদ অনুবাদ হবে, তর্ক বিতর্ক হবে। তর্ক বিতর্ক হইলে হইচই শুরু হয়, হট্টগোল হয়, তাই না? আল্লাহ পাক তখন বলবেন কালা, আল্লাহ পাক ইরশাদ করেছেন বলবেন সেদিন, না তাত্তা তিমুলা দাইয়া, আমার সামনে তোমরা ঝগড়া বিবাদ করিও না। ইখতিসাম মানে ঝগড়া করা, খুসুমা খা সদ মি এর মানে হচ্ছে ঝগড়া, খাসামায় ঝগড়া করা। লা তাত্তা তিমুলা বাদ ইখতিয়ার কি, লা তাত্তা তিমুলা আমার সামনে তোমরা বাদানুবাদ করিও না, তর্ক বিতর্ক করিও, ঝগড়া বিবাদ করিও না। নিঃসন্দেহে আমি তোমাদের উদ্দেশ্যে শাস্তির কথা আগেই জানিয়ে দিয়েছিলাম, দুনিয়াতেই জানিয়ে দিয়েছিলাম, যারা শির করবে তাদের শাস্তি এই, নবীর তরিকা মানবে যারা বিরাজ করবে তাদের শাস্তি এই, যারা কাবিরা গোনা করে পাপ করবে খুন করবে জানাবে তাদের শাস্তি এই, যারা শয়তানের আনুগত্য করবে তাদের শাস্তি এই। ওলা তত্ত্বের কত আগে শয়তান এন্না বলে আগে মহবিন, দুনিয়াতেই পড়ান নাজিল হয়েছিলেন। যে আল্লাহর কথা মানে শয়তানের কথা মানো তাহলে শাস্তি রয়েছে, এই কথা আগেই জানিয়ে দিয়েছিলাম। ওয়াইল মানে হচ্ছে শাস্তি, এই শাস্তির কথা আমি আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। সুতরাং আর এই তোমাদের কাছে অজুহাত নেই যে শয়তান উপর দোষ চাপিয়ে, নেতার উপর দোষ চাপিয়ে, বিজেপি মহাভূমির উপর দোষ চাপিয়ে নিজে বেঁচে যাবো, এটা চলবে না, তোমাকে জানিয়ে দিয়েছিলাম। আল্লাহ পাকের বাণী, আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে কথায় কোন রকমের পরিবর্তন হবে না, আমি যা বলেছি তাই হবে, যে সব পাপের যে শাস্তি সে শাস্তির কথা বলেছি সেই শাস্তি হবে। আর এই ক্ষেত্রে শাস্তি দিতে গিয়ে আমি কোন বান্দার ওপর কিঞ্চিত পরিমাণে জুলম অত্যাচার করব না, ওমা আনাবি জাল্লাম লিল আবিদ, আমি কোন বান্দার ওপর জুলম করি নাই। জাল্লাম ইসি মোবালাবার সাজা, সেজা মানে বড় জুলুমকারী, তার মানে এই নয় যে আল্লাহ পাক ছোটখাটো বা সামান্য জুলুম করবেন, বড় জুলুম করবেন না, না, এটা ভাষার ভঙ্গিমা। যেমন সাধারণ একজন জালেম, কেউ আমরা বলি লোকটা বড় জালেম, বলি না, একবার কখনো দেখেনি তাকে, একবার শুধু দেখছেন যে অন্যায় একটা লোক মানুষ, তখন কি বলেন এই লোকটা বড় জালেম, বড় শব্দের ব্যবহার করেন না, করেন না, লোকটা বড় জালেম, বড় জালেম কখন হয়, অনেকবার মারপিট করলে গুলো হচ্ছে বড় জালেম হয়, কিন্তু আমাদের ভাষা ভঙ্গি হচ্ছে আছে এটা কথা, একবার কোন মারামারি করতে দেখলি তুমি তো বড় জালেম, বলো তুমি তো বড় অন্যায়কারী। এখানে এই উদ্দেশ্যে বলেন না যে ছোট মেজ আর এটা হচ্ছে বড়, না, এই বড় শব্দটি আমাদের ভাষায় এসে থাকে এবং নিজের জলম করে থাকে তার ক্ষেত্রেও। আল্লাহ ওইভাবে এখানে মোবাইলের সেগা উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকারী নন, ছোট জুলুম করবেন না, বড় জুলুম করবেন না, কোন রকম জুলুম করবেন না। আল্লাহ ফাকর বলেছেন কোন বান্দা সম্পর্কে জুলুম করা তো দূরে কথা, আল্লাহ ফাকর জুলুমের ইচ্ছাও করেন না, জুলুমের ইচ্ছাও করেন না। তারপর এখন জাহান্নামকে আল্লাহ সম্বোধন করবেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন ইয়াউমা নাকুলু লি জাহান্নাম হালিম সালাতি ওয়া তাকুলু হালিম মাজিদ, আল্লাহ বলেন স্মরণ করো ওই দিনকে, নাকুলু আমি আল্লাহ বলবো লি জাহান্নাম জাহান্নামকে হালিম সালাতি, তুমি কি পরিপূর্ণ হয়েছ, ইমতালা মানে ভর্তি হওয়া, আজকাল আরবি ভাষায় মাতৃভাষায় যদি কোন পাত্রে ভর্তি থাকে তাহলে মালিয়ান বলেন, তুমি কি ভর্তি হয়েছ জাহান্নাম, তোমার পেট ভরেছে না খালি আছে? আল্লাহ কেন জিজ্ঞাসা করবেন জাহান্নামকে কথা, জাহান্নাম কে আল্লাহ জিজ্ঞাসা করবেন না, জাহান্নামকে জিজ্ঞাসা করবেন কি জন্য করতে পারেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন জাহান্নামের সাথে যে জাহান্নাম তোকে সৃষ্টি করলাম তোকে ভর্তি করব, সূরা কাজে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালাউ শিনা লানাতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আমি যদি চাইতাম যে জবরদস্তি প্রত্যেক মানুষকে প্রত্যেক জিনকে হেদায়ত করবো জবরদস্তি তো করতে পারতাম, লানাতাইনা কুল্লা নাফসিন প্রত্যেক ব্যক্তিকে হেদায়ত করে দিতাম, ওয়ালাউ শিনা যদি আমি চাইতাম, এটা কেমন হেদায়ত, জবরদস্তি করি, আল্লাহ জবরদস্তি করেননি, তার মানে এনে যে আল্লাহ হিদায়ত করেননি, আল্লাহ একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন, দুটো রাস্তা আছে, এক জায়গায় দেখছেন যে দুই রাস্তার সঙ্গম ঘটেছে, মিলন হয়েছে, এখানে নিয়ে ছেড়ে দেওয়া হলো আপনাকে, আপনি কোন দিকে যাবেন, এই রাস্তা যান ওই রাস্তা যান, জানিয়ে দেওয়া হয়েছে এটা ভালো রাস্তা এটা মন্দ রাস্তা, দুনিয়ার ক্ষেত্রে এরকম ভুল কি করবেন মানে করবেন, যদি আপনাকে জানিয়ে দেওয়া হয় দামন থেকে বেরোচ্ছেন দেখেন এইখানে বেরিয়ে এই দামন থেকে বেরিয়ে শেষে গিয়ে যখন দামন শেষ হচ্ছে তখন ডান দিকে রাস্তা যোগ যাচ্ছে বাম দিকে রিয়াজ যাচ্ছে, আপনি আপনার ইচ্ছা কোন দিকে যাবেন, আপনি জানেন আমার গন্তব্য স্থান মক্কা, তাহলে আপনি জানেন যে দুবার রাস্তা ধরলে মক্কা পৌঁছে দিতে পারবো না, ওদের রিয়াজের রাস্তা ধরতে হবে, ঠিক না, কখনো দুনিয়ার ক্ষেত্রে ভুল করেন না, কিন্তু আল্লাহ পাক আমজা রসুলকে দিয়ে দুই রাস্তা দেখিয়ে দিচ্ছেন, ও হাদাই না হুন না দেই আম্পারার একটি সুরে আল্লাহ কি বলেছেন নাজদান মানে পেরিয়ে দিন, আমি দুই রাস্তা দেখিয়ে দিচ্ছি এইরকম রাস্তা হয়ে আছো ভালো রাস্তা মন্দ রাস্তা, আল্লাহ বলে দিয়েছেন যে নবীরা সকালে এসে বলেছে এই রাস্তা কিন্তু ভালো জান্নাত পৌঁছাবে, এই রাস্তার গন্তব্য স্থান কিন্তু খারাপ দেখান না, ও হাদাই না হুন না দেই, তারপরে আল্লাহ জবরদস্তি করেননি ছেড়ে দিয়েছেন খেলাধুলা করতে, আপনি খেলাধুলা করে যেদিকে যাবেন যান, যেমন আমরা বাচ্চাদেরকে খেলনা ঘরে নিয়ে ছেড়ে দিই, ওখানে গিয়ে বোঝা যায় যে কি প্রকৃতির কোন বাচ্চা, কিছু বাচ্চা আছে ভদ্রভাবে খেলাধুলা করে খেলনাগুলোকে নিচ্ছে চড়ছে খেলছে তাই না, আর কিছু বাচ্চা আছে ওর কাছে ভাঙচুর করা, 10 মিনিট সময় দেন কিছু না কিছু ভাঙব, মানুষ এখানে দুনিয়াতে খেলনা ঘরে কর্মক্ষেত্রে আছে, কিছু লোক আছে ভাঙচুর করছে পাপ করছে, ও বাম দিকের রাস্তা ধরেছে জাহান্নামের রাস্তা, আল্লাহ পাক স্বাধীনভাবে তাদেরকে ছেড়ে দিচ্ছেন, আর কিছু লোক আছে না ভদ্রভাবে দুনিয়ায় আল্লাহ পাক যে উদ্দেশ্য সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য করছে এবং বন্দী করছে, আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলছে, আল্লাহ পাক স্বাধীনভাবে দুই দলকে কিন্তু ছেড়েছেন, কারো পর জবরদস্তি করেননি, আল্লাহ এখানে আয়াতে বলছেন ভালো না আছে না কুল্লা নাসকিন হুদাহা, আমি যদি চাইতাম তো প্রত্যেক ব্যক্তিকে হিদায়ত দিয়ে দিতাম, এটা হচ্ছে জবরদস্তি করা, জবরদস্তি করলে করতে পারতাম কিন্তু জবরদস্তি করেনি, যেমন হাত কাটিকে আল্লাহ অবশ্য করে দেন প্যারালাইসিসের রোগী দেখেছেন তো না অবশ্যই দেবে উঠে পারবে, আমি ইশারা করছি পারবো, আল্লাহ না করে এরকম রোগ হয় কোনো ভাইয়ের না আমার হয় না আপনাদের হয়, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ নিয়ামত সুস্থতা নিয়ামত আছে, ব্রেন বুদ্ধি নিয়ামত আছে, আল বিদ্যার নিয়ামত আছে, আল্লাহ যে গেল হারিয়ে না যায়, তো এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখস্থ করার চেষ্টা করবো, পড়ার চেষ্টা করবো, আল্লাহ নিজের ভাষাতে কমপক্ষে দোয়া করবে, আল্লাহ যতদিন দুনিয়া রাখবে যেন সুস্থ রাখেন এবং ইমানের অবস্থা রাখেন, আর যখন আল্লাহ পাক আমাদেরকে নেবেন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালমা তাইয়্বা শাহাদাতের জন্য তৌফিক দান করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শাহাদাত দেওয়ার জন্য তৌফিক দান করেন, কি বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, ওই আয়াতের পরের অংশ শুনেন, আল্লাহ পাক জবরদস্তি করলে আমি হিদায়াত করতে পারতাম, এখানে আরো ভালো করে একটা কথা বুঝেন, আল্লাহ যেসব লোকেরা গুমরা সেই লোকগুলিকে আল্লাহ যদি ইচ্ছা করতেন জবরদস্তিতে হেদায়াত করতে পারতেন না পারতেন না, যদি বলেন যে না আল্লাহ পারতেন না তাহলে আল্লাহ চাইতে তারা শক্তিশালী হয়ে যায় তাই না, অথচ আল্লাহ পাক সর্বশক্তিমান, এই জন্য আল্লাহ পাক স্বাধীনভাবে ছেড়েছেন, জবরদস্তি করেননি, জবরদস্তি করলে সকলকে প্যারালাইসিসের রোগীর মতো করে দিয়ে মসজিদে পৌঁছে দিতেন, হ্যাঁ সকলকে আল্লাহর একত্র পর্যন্ত পৌঁছে দিতেন, কাউকে মাজার কবর প্রতি অপুটুলে পৌঁছিতে দিতেন না, প্যারালাইসিসের রোগীর মতো অবশ্য লোকের মতো না, এই কাজ আল্লাহ পাক করেননি স্বাধীন, আর এই স্বাধীনতা আমরা ফিল করছি হারে হারে, প্রত্যেকটি অঙ্গে আমাদের অনুভূতি আছে যে আমার হাত পা চোখ সবগুলি কিন্তু স্বাধীন, চোখ সকলে এইদিকে দেখবো ওইদিকে দেখবো এইদিকে দেবো ভালো দেখবো মন্দ দেখবো সব, চোখেও স্বাধীনতা আছে, হাতেও স্বাধীনতা আছে, পায়েও স্বাধীনতা আছে, প্রত্যেকটি অঙ্গ করতে নেই, জবানে বলা তো স্বাধীনতা আছে, ভালো বলেন আর মন্দ বলেন, আল্লাহ বলছেন যে আমি জবরদস্তি করে হেদায়াত করতে চাইলে করতে পারতাম, কারণ আমি সর্বশক্তিমান, আমি মানুষের কাছে জিনের কাছে অপারগ নাই, তারা আমাকে অক্ষম করতে পারে না, ওয়ালাকিন হাক্কাল কাউল, তবে আল্লাহর পক্ষ থেকে এই কথার ঘোষণা হয়ে গেছে হাক্কাল কাউল, অবশ্যই অবশ্যই জাহান্নামকে আমি ভর্তি করব পরিপূর্ণ করব মিনাল জিন্নাতে ওয়ান্নাস দিয়ে এবং মানুষ দিয়ে, মানুষ সকলকে দিয়ে আমি জাহান্নামকে ভর্তি করবো, এই যে আল্লাহ পাক ওয়াদা করেছেন সেই জন্য কিয়ামতের দিনে এক এক দল করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কোথাও মুশরিকগুলিকে ফেলা হলো, মুশরিকগুলিকে যারা আল্লাহ তাআলা অন্যের ইবাদত বন্দী করেছে, অন্যের উপাসনা করেছে, তাদেরকে ফেলা হবে, বন্দী করে না। খুনিকে ফেলা হলো, বন্দী হলো না। জেনাকারীকে ফেলা হলো, জাহান্নামে ভর্তি হলো না। যারা জুয়া খেলেছে, মদ খেয়েছে, এরকম কাবিরা গোনা একে এক করে এক এক শ্রেণীর লোক কাবিরা গোনার দিক থেকে বেনামাজিকে ফেলা হলো, বেরোজাদারকে ফেলা হলো, জাকাত দেয়নি ওদেরকে জাহান্নামে ফেলা হলো, এই বিদাতিকে ফেলা হলো জাহান্নাম নেই। করতে করতে করতে জাহান্নামকে বারবার জিজ্ঞাসা করবো, আল্লাহ হালিম কালা আছে, তুমি কি পরিপূর্ণ হয়েছো, তোমার পেট ভরেছে, অপাকুলো মানে জাহান্নাম বলবে, তাকুলো একুলো কেন আল্লাহ বললেন না, জাহান্নাম বলবে। জাহান্নাম হচ্ছে স্ত্রীলিঙ্গ মানুষ, সেমাই মানে শুনে শুনে আরবদের কাছে মনে রাখতে হবে, যাহার নামে তা নেই, তাটা হচ্ছে মোহাম্মদ পর ইত্যাদি হওয়ার লক্ষণ আগে ভাষা Thank you. Thank you. Thank you. Thank you.

Thank you. Thank you. Thank you. Yeah.

I'm going to go to the hospital. Thank you.